হযরত উলামায়ে কেরাম, সম্মানিত সুদী সমাজ, আল্লাহ পাক রব্বুল আলামিনের পবিত্র কালাম থেকে আমি যে আয়াত আপনাদের সামনে তিলাওয়াত করছি, এই আয়াতে আল্লাহ গোটা মানব জাতিকে তিনটা কাজের আদেশ করেছেন, আর তিনটা কাজ থেকে নিষেধ করেছেন। সর্বমোট ছয়টা আদেশ নিষেধের ভিতরে পবিত্র কোরআনের সমস্ত বিধিবিধান, ইসলাম ধর্মের যাবতীয় আইন কানুন এই ছয়টা আদেশ নিষেধের ভিতরে আল্লাহ ঢুকাই দিছে। কাজেই এই ছয়টা আদেশ নিষেধ সম্বলিত আয়াতের তফসীর গোটা ত্রিশপারা করে বিস্তারিত তফসীর ছয়টা আদেশ নিষেধের বুঝতে গেলে ত্রিশ পারা কোরআনের আগাগোড়া বোঝা দরকার। এটা তো আমাদের সীমিত সময়ের জন্য অকল্পনীয়, কল্পনার বাইরে একটা আয়াতের তফসীর বুঝতে গিয়া ত্রিশ পারা কোরআন বুঝে নেব এই সময় আমাদের হাতে নাই। এজন্য তেলাওয়াতকৃত আয়াতের তফসীর থেকে যে কথাগুলি আমার ক্ষুদ্র বিবেচনায় আমাদের বর্তমান সমাজের মানুষের জন্য বেশি দরকারি, বেশি উপকারী মনে করি, আমি সেই কথাগুলি বেছে বেছে আপনাদের সামনে পেশ করার চেষ্টা করব। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। আশা করি এই বাছাই করা কথাগুলি শুনলে এবং বুঝতে পারলেই আপনারা উপলব্ধি করতে পারবেন এই একটা আয়াতের ভিতরে আল্লাহ ত্রিশ পারা কোরআনের সব কথা কিভাবে ঢুকাইবে। তেলাওয়াতকৃত আয়াতে আল্লাহ তিনটা কাজের আদেশ করেছেন এবং তিনটা কাজ করতে নিষেধ করেছেন। যে তিন কাজের আদেশ করেছেন এর প্রথম কাজ হল আল্লাহ বলেন তোমরা ইনসাফ করো, ইনসাফ কর। এই ইনসাফ করো কথার ব্যাখ্যা হইল তোমার কাছে যার যা প্রাপ্য আছে প্রাপকের প্রাপ্য দিয়া দাও, পাওনাদারের পাওনা দিয়া দাও, এর মানে রইন তারপর। ধরেন আপনি যদি আমার কাছে পাঁচটা টাকার পাওনাদার হন তাহলে আপনার প্রাপ্য পাঁচ টাকা না দিলে আপনার সাথে আমার ইনসাফ হবে না দিয়া দিলে? তাহলে ইনসাফ করার অর্থ কি পাওনাদারের পাওনা দেওয়া, ইনসাফ করার অর্থ কি পাওনাদারের পাওনা দেওয়া। কিন্তু আমাদের তো জানা থাকতে হবে আমার কাছে কার কি পাওনা আছে। আমি যদি জানি না যে আমার কাছে কার কি প্রাপ্য আছে তাহলে তো আমি দেব দূরের কথা, দেবার কল্পনাও করব না। অথচ সারা দুনিয়াতে যে কোনো মানুষের সমাজে যে কোনো সময় যত রকমের অশান্তি, বিশৃঙ্খলা, দাঙ্গা, হাঙ্গামা, মারামারি, কাটাকাটি সৃষ্টি হয় সবগুলির মূলে একমাত্র কারণ পাওনাদারের পাওনা না দেওয়ার কারণ। পাওনাদারকে পাওনা দিয়া দিলে সে আমার সাথে ঝগড়া লাগার কোন কারণ নেই। আপনি আমার কাছে পাঁচ টাকা পাইবেন, দিয়া দিলে ঝগড়া করবেন না না দিলে? আমার কথা বুঝে থাকলে একটু দয়া করে বলুন, মানুষের মধ্যে ঝগড়া লাগে কেন? পাওনাদার আর পাওনা দিলে সারা দুনিয়ার সমস্ত ঝগড়ার একটাই কারণ, পাওনাদার আর পাওনা না দেওয়া। তাইলে আল্লাহর এই একটা একটা বিধান পালন করলে সারা দুনিয়ার সমস্ত ঝগড়া মিটে, একটা বিধানের কোরআনের একটা বিধানের দ্বারাই সারা দুনিয়াতে শান্তি প্রতিষ্ঠা হইয়া যায়। কিন্তু আমাদের জানা থাকতে হবে আমার কাছে কার কি পাওনা, এই বিষয়টা আমাদের অনেকেরই জানা নাই। পাওনাদারের পাওনা দেওয়া দরকার, পাওনা দিলে শান্তির সুসম্পর্ক গঠিত হবে, পাওনা না দিলে সম্পর্ক নষ্ট হবে, ঝগড়া হবে, অশান্তির সৃষ্টি হবে, এই কথাগুলি সবে বলি। কিন্তু আমার কাছে কার কি পাওনা আছে এর হিসাব আমরা অনেকেই জানি না, অনেকেই পাওনাদারের পাওনা দিই না না জানার কারণ। কাজেই আমাদের জেনে নেওয়া দরকার, আগে জানতে হবে আমার কাছে কার কি পাওনা, তারপর পাওনাদারের পাওনা আদায় করতে হবে। আদায় করলে দুনিয়াতেও মানুষের সমাজে শান্তি প্রতিষ্ঠা হবে, আখেরাতেও মানুষ শান্তির জীবন লাভ করবে। আয়াতে কতটা কাজের আদেশ নিষেধ? ছয়টা কাজের আদেশ নিষেধ। তিন কাজ করতে আল্লাহ নিষেধ করেছেন, তিনটা কাজ করতে আল্লাহ আদেশ করেছেন। এর মধ্যে প্রথম নম্বর কাজ যে কাজটার আল্লাহ আদেশ করেছেন সেটা হল পাওনাদারের পাওনা আদায় করো, তাহলে তার সাথে ইনসাফ হবে, আর ইনসাফ করলেই সমাজে অশান্তি থাকবে না, শান্তি প্রতিষ্ঠা হবে। তাইলে আজকে এই ছয়টা আদেশ নিষেধের মধ্যে মাত্র প্রথম নম্বর আদেশটা সম্পর্কে আলোচনা হবে, আর বাকি পাঁচটার আলোচনার সময় আজকে হবে না। এই প্রথমটার আলোচনার দ্বারাই আমি আশা করি ইনশাআল্লাহ আপনারা বুঝতে পারবেন কোরআন মানুষকে শান্তির সমাজ গড়ার কত চমৎকার ব্যবস্থা প্রদান করেছে। যদি আমরা জানতে পারি আমার কাছে কার কি প্রাপ্য আছে, আর সেইগুলি যদি আমরা আদায় করে দেই, তাহলে আমাদের সকলের মধ্যে সুসম্পর্ক প্রতিষ্ঠিত হবে, শান্তির সমাজ গঠিত হবে, সমাজের সকল প্রকার অশান্তি বিশৃঙ্খলা দাঙ্গা সব বন্ধ হয়ে যাবে। শুধু আমার কাছে যার পাওনা আছে পাওনাটা দিয়া দিবে। এজন্য বুঝে নেওয়া দরকার আমার কাছে কার কি পাওনা আছে। আয়াতের ব্যাখ্যায় মুফাসসিরিন কেরাম লিখেছেন, দুই তিন মাস আগে লন্ডনে একটু ঠান্ডা লাগছিল গলায়, এই জন্য গলা এফেক্টেড, দুই কথা বললেই আওয়াজ বন্ধ হইয়া যায়। এই জন্য মাঝে মাঝে আমি একটু গরম চা পান করি, একটু পান খাই কথার ফাঁকে ফাঁকে গলাটা ক্লিয়ার হওয়ার জন্য। দেখতে সুন্দর দেখায় না এটা, আপনারা ক্ষমার দৃষ্টিতে দেখবেন না। মুফাসসিরিন কেরাম আয়াতের ব্যাখ্যায় লিখেছেন, সারা দুনিয়ার সমস্ত মানুষের কাছে প্রথম নম্বরের পাওনা হল আল্লাহ। মানুষের কাছে আল্লাহর প্রাপ্য আছে, যদি আদায় করে দেয় তাহলে আল্লাহর কাছেও মানুষের প্রাপ্য আছে, সেটা আল্লাহ পরিশোধ করে দেবে। সারা দুনিয়ার সমস্ত মানুষের কাছে প্রথম নম্বর প্রাপ্যটা কার? আল্লাহ। এই ব্যাপারে হাদিস শরীফে হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহর রাসূল একজন সাহাবিকে ডেকে বলেন, ও আমার অমুক সাহাবি, তুমি কি জানো মানুষের কাছে আল্লাহর কি প্রাপ্য আছে আর আল্লাহর কাছে মানুষের কি প্রাপ্য আছে? সাহাবি বলেন, আল্লাহ রসুল, আমি জানি না, আপনি আমাকে শিক্ষা দিন। রাসুল বলেন, আল্লাহর মানুষের কাছে আল্লাহর প্রাপ্য হল মানুষ আল্লাহকে লা শরীক জেনে তার ইবাদত করবে। আমি আল্লাহকে লা শরীক জানিয়া তার ইবাদত করব, এইটা হলো আমার কাছে আল্লাহর পাওনা। আল্লাহকে কেমন জানব? লা শরীক করব কি ইবাদত, এটা হলো আমার কাছে আল্লাহর পাওনা। সামনের কথা বলার আগে এই পর্যন্ত বুঝে থাকলে একটু দয়া করে বলুন তো, আমরা সব মুসলমানেরা আল্লাহর পাওনা আদায় করি? তাহলে আল্লাহ কেন আমাদের শান্তি দিবেন? আমি আল্লাহর ইবাদত করব না, শুধু আল্লাহর কাছে বলবো আল্লাহ আমাকে দুনিয়া আখেরাতে শান্তি দাও, কেন তুমি আমার পাওনা আটকাইছ, তোমার পাওনা দেব কেন? ব্যাপার তো সহজ, শুধু আমরা বুঝার চেষ্টা করি না। রাসুল বলেন বান্দার কাছে আল্লাহর পাওনা হল বান্দা আল্লাহকে লা শরীক জেনে তার ইবাদত করবে। আল্লাহর কাছে বান্দার পাওনা হল আল্লাহ বান্দাকে জান্নাত দান করবে। সামনের কথা বুঝার জন্য ভালো রকম মনে রাখি, বান্দার কাছে আল্লাহর পাওনা হল ইবাদত, আর আল্লাহর কাছে বান্দার পাওনা হল জান্নাত। মনে থাকবে, বান্দার কাছে আল্লাহর পাওনা ইবাদত, আর আল্লাহর কাছে বান্দার পাওনা জান্নাত। হাদিসটা শেষ হয়েছে না এই পর্যন্ত? বলে হাদিসের শেষের অংশে আল্লাহ রাসূল বলে, যেই বান্দা আল্লাহর পাওনা দিয়া দিবে আল্লাহও সেই বান্দার পাওনা দিয়া দিবে। এখন কি বুঝলেন? যেই বান্দা আল্লাহর ইবাদত করবে আল্লাহ সেই বান্দাকে জান্নাতে দিবেন। আরেক হাদিসে উল্লেখ আছে, একটা মেয়ে লোক তার কুলের শিশু কুলে নিয়ে রাসুলের দরবারে উপস্থিত হল। উপস্থিত হয়ে জিজ্ঞাসা করল, আবু আল্লাহর রাসুল, একটা মেয়ে লোকে তার কুলের শিশুকে যে পরিমাণ দয়া মায়া করে আল্লাহ তার বান্দাকে এই পরিমাণ দয়া মায়া করেন কিনা জানতে চাই। রাসুল বলেন, একটা মেয়ে লোকে তার কুলের শিশুকে যে পরিমাণ দয়া মায়া করে আল্লাহ তার বান্দাকে তার চেয়ে বহু গুণ বেশি দয়া মায়া করে। এই পর্যন্ত প্রশ্নোত্তর সহজ, কিন্তু এরপরে মেয়েটা রাসুলকে সাংঘাতিক কঠিন একটা প্রশ্ন করে বসল। সেই প্রশ্নটা হল, দুনিয়ার কোন মেয়ে লোক হুশ জ্ঞান থাকা অবস্থায় নিজের কুলের শিশুকে নিজের হাতে আগুনে ফেলে না? আল্লাহ তো তার অগণিত বান্দাদেরকে জাহান্নামের আগুনে ফেলবেন, তাহলে আল্লাহ তার বান্দারে বেশি মায়া করলেন না মেয়ে তার কুলের শিশুকে বেশি মায়া করল? আমার তো বুঝে আসলো না। এই প্রশ্নটাও কি সহজ? অত্যন্ত কঠিন প্রশ্ন করে বসলো মেয়েটা আল্লাহ রাসুলকে, যে আল্লাহ তার অগণিত বান্দাকে জাহান্নামের আগুনে নিক্ষেপ করবেন সেই আল্লাহ তার বান্দাকে বেশি ভালোবাসলেন, না যে মেয়ে তার কুলের শিশুকে নিজের হাতে আগুনে ফেলে না ওই মেয়ে তার কুলের শিশুকে বেশি ভালোবাসল? প্রশ্ন করার সাথে সাথে রাসুল আল্লাহর দরবারে সেজদায় পড়ে গেলেন। অনেক লম্বা সেজদা করার পর সেজদার থেকে মাথা মুবারক উঠাইয়া আল্লাহ রাসুল বলেন, আমি যে বলেছি একটা মেয়ে লোকে তার কুলের শিশুকে যে পরিমাণ দয়া মায়া করে আল্লাহ তার বান্দাকে তার চেয়ে বহু গুণ বেশি দয়া মায়া করেন, আমি ঠিক বলেছি, কিন্তু তোমার বুঝার বাকি আছে আল্লাহর বান্দা কাকে বলে? একটা মেয়ে লোকে তার কুলের শিশুকে যে পরিমাণ দয়া মায়া করে আল্লাহ তার বান্দাকে তার চেয়ে বহু গুণ বেশি দয়া মায়া করে, কিন্তু তোমার বুঝতে হবে আল্লাহর বান্দা কাকে বলে? রাসুল বলেন, যে আল্লাহর বন্দেগি করে তাকে আল্লাহর বান্দা বলে। আপনারা কি বুঝতে পারছেন? যে আল্লাহর বন্দেগি করে তাকে আল্লাহর বান্দা বলে। আল্লাহ তার একটা বান্দাকেও জাহান্নামের আগুনে নিক্ষেপ করবেন না, জাহান্নাম আল্লাহ তার বান্দাদের জন্য বানাইছেন না, যারা বন্দেগি করে না তাদের জন্য বানাইছেন। পরিষ্কার হইল কিনা ব্যাপার সেপা? আমার কাছে বন্দেগি আল্লাহর পাওনা, আমি দিয়া দিলে আল্লাহর কাছে জান্নাত আমার পাওনা, আল্লাহ দিয়া দিবে আমাকে জাহান্নামে দিবেন না। এটাই আল্লাহ এবং আল্লাহর রাসুলের পরিষ্কার বুঝল। কাজেই আমরা পাওনাদারের পাওনা দিলে দুনিয়ার জীবনে শান্তি পাব, আখেরাতের জীবনে শান্তি পাব। দুনিয়াতে শান্তির সমাজ গঠিত হবে, আখেরাতেও শান্তির সমাজ গঠিত হবে। পাওনাদারের পাওনা দিলে না না দিলে দিলে। এখন আমি যদি আল্লাহর পাওনাই দেই না, তাহলে মানুষের পাওনা খুব সহজে দেব আশা করা যায়, কি বলেন? যে ব্যক্তি আল্লাহর পাওনা আদায় করে না সে মানুষের পাওনা আদায় করবে আশা করা যায়? তাহলে আছে কি বর্তমান সমাজে এমন মুসলমান যারা নামাজ বন্দেগী করে না? আছে? এরা কার পাওনা আটকাইল? যে আল্লাহর পাওনা আটকাইল সে আপনার পাওনা কি করবে? তার দ্বারা কেমন শান্তির সমাজ গঠিত হবে? বুঝে থাকলে বলুন, শান্তির সমাজ গড়ার জন্য পাওনাদারের পাওনা দেওয়া ছাড়া বিকল্প কোন পথ নাই। কথাটা পরিষ্কার হইল কিনা? পাওনাদারের পাওনা না দেওয়া পর্যন্ত কোনদিন দুনিয়াতেও শান্তি হবে না, আখেরাতেও শান্তি হবে না। দুনিয়া এবং আখেরাতের জীবনে শান্তি পাওয়ার একমাত্র পথ পাওনাদারের পাওনা আদায় করা। একজনের প্রাপ্যই আর একজনের অধিকার, একজনের অধিকারই আর একজনের পাওনা। আপনি আমার কাছে পাঁচ টাকা পাবেন, পাওয়াটা আপনার অধিকার, দেওয়াটা আমার দায়িত্ব। একজনের অধিকারই আর একজনের দায়িত্ব, একজনের দায়িত্বই আর একজনের অধিকার। দেখেন কথাটা ক্লিয়ার হইল কিনা? আপনি আমার কাছে পাঁচ টাকা পাবেন, এটা পাওয়াটা আপনার অধিকার, দেওয়াটা আমার। এইভাবে সারা দুনিয়ার সমস্ত মানুষের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন পারস্পরিক দায়িত্ব এবং অধিকার বণ্টন করে দিয়েছে। এইভাবে দায়িত্ব এবং অধিকার সঠিকভাবে আদায় করা ছাড়া যেমনভাবে আখেরাতে শান্তি পাওয়ার কোনো ব্যবস্থা নাই, ঠিক তেমনিভাবে পারস্পরিক দায়িত্ব এবং অধিকার আদায় করা ছাড়া দুনিয়ার জীবনেও শান্তি পাওয়ার কোন ব্যবস্থা নেই। দায়িত্ব এবং অধিকার আদায় করতে হবে এবং ঠিক ঠিক মতে আদায় করতে হবে, বাড়ানোও যাবে না কমানোও যাবে না। যেমন আপনি আমার কাছে পাঁচ টাকার পাওনাদার, আপনি যদি ছ টাকা দাবি করেন, অধিকার আদায় করলেন না জুলুম করলেন? আপনি আমার কাছে পাঁচ টাকার পাওনাদার, আমি চার টাকা দিয়া যদি আর না দিই, এইলে অধিকার আদায়ের বেলায় বাড়তি দাবি করলেও জুলুম হবে, শান্তি ভঙ্গ হবে। দায়িত্ব পালনের সময় পরিমাণ থেকে কম করলেও জুলুম হবে, শান্তি ভঙ্গ হবে। প্রাথমিক কথাগুলি বুঝে নিলে আপনারা কথার শেষ পর্যন্ত বুঝে নিতে পারবেন আমাদের সমাজে অশান্তি কেন। এটা কি আসমান থেকে অশান্তি নাজিল হইল না নিজেদের হাতে কামাই করল? এই কথাটা বোঝা দরকার। মানুষের সমাজে অশান্তি আসমান থেকে নাজিল হয় না, মানুষ নিজের হাতে অশান্তি কামাই করে, দুনিয়ার জীবনেও আখেরাতে জীবনে। আমরা যদি বান্দা হয়ে থাকি তাহলে আল্লাহর পাওনা আছে আমার কাছে, আল্লাহর কাছে পাওনা আছে সমস্ত বান্দা। আমরা যদি মানুষ হয়ে থাকি তাহলে ফিরিস্তাদেরও পাওনা আছে আমাদের কাছে, জীব জানোয়ারেরও পাওনা আছে আমার কাছে। আপনারা এখানে যারা বসেছেন তারা সবাই কি মানুষ না কেউ কেউ ফিরিস্তা? সবাই মানুষ। তাহলে ফিরিস্তাদের পাওনা আছে আপনাদের কাছে, দিলে শান্তি প্রতিষ্ঠিত হবে, না দিলে অশান্তি ঘটবে। জীব জানোয়ারের পাওনা আছে আপনার কাছে, দিলেই শান্তি হবে, না দিলেই অশান্তি হবে। আমরা একটা একটা করে বুঝার চেষ্টা করি। আমি মানুষ হইয়া থাকি, আমি বন্দা হইয়া থাকলে আল্লাহর ভাবনা আছে, আমি মানুষ হইয়া থাকলে ফিরিস্তারও পাওনা আছে আমার কাছে, জীব জানোয়ারেরও পাওনা আছে আমার কাছে। ফিরিস্তার কি ভাওনা আর জীব জানোয়ারের কি ভাওনা, জানলে তো আদায় করব, আদায় করলে তো শান্তি পাব, জানি না আদায় করি না শান্তি করতে পাব। আমি মানুষ হইয়া থাকলে আমার কাছে ফিরিস্তার পাওনা হইল তুমি আমাকে কষ্ট দিও না, মানুষের কাছে ফিরিস্তার ভাওনা হইল মানুষ যেন ফিরিস্তারে কষ্ট না দেয়, আর ফিরিস্তার কাছে মানুষের পাওনা হইল ফিরিস্তা সদা সর্বদা মানুষকে মাগফিরাত করার জন্য, মাফ করে দেওয়ার জন্য আল্লাহর কাছে দোয়া করতে থাকে। ফিরিস্তাদের কাছে আমাদের একটা পাওনা আছে, সেটা হইল ফিরিস্তা আমাদের জন্য আমাদেরকে মাফ করে দেওয়ার জন্য আল্লাহর কাছে দোয়া করতে থাকে। কিন্তু এর আগে ফিরিস্তাদের পাওনা দিতে হবে আমার, আমার কাছে ফিরিস্তার পাওনা আছে, কি পাওনা, তাকে কষ্ট না দেওয়া। আমরা কিভাবে ফিরিস্তাকে কষ্ট দেই এর এক দুইটা উদাহরণ দিচ্ছি শুনো। হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমাদের কেউ যদি কাঁচা পেঁয়াজ রসুন খাও, কাঁচা পেঁয়াজ রসুনে হালকা একটু দুর্গন্ধ আসে, মারাত্মক দুর্গন্ধ না হালকা ধরনের, কাঁচা পেঁয়াজ রসুনে হালকা ধরনের একটু দুর্গন্ধ আসে, খাওয়া না জায়েজ নয়, গুনাহ নয়, কাঁচা পেঁয়াজ মনে চাইলে খাইতে পারো, কাঁচা রসুন মনে চাইলে খাইতে পারো, কিন্তু এতে যে হালকা একটা দুর্গন্ধ আছে, কাঁচা পেঁয়াজ রসুন খাইলে এই হালকা দুর্গন্ধটা তোমার মুখে থাকে, এমতাবস্থায় যদি মসজিদে যাইতে চাও কুলি করে মুখের পেঁয়াজ রসুনের দুর্গন্ধটা পরিষ্কার করে যাও, না হইলে তোমার মুখের দুর্গন্ধের দ্বারা মসজিদে অবস্থানরত ফিরিস্তাদের কষ্ট হয়। কথাটা কি বুঝতে পারলে? কাঁচা পেঁয়াজ খাইয়ে মসজিদে গেলে যদি ফিরিস্তার কষ্ট হয়, তাহলে পেঁয়াজের দুর্গন্ধ বেশি করা না ধূমপানের দুর্গন্ধ বেশি করা? ধূমপানের কারণে যার মুখে সদা সর্বদা ধোঁয়ার ফোসাগন্ধ লেগেই থাকে, মুখ পরিষ্কার না করে মসজিদে গেলে ফিরিস্তার ভাওনা আদায় হয় না, ফিরিস্তাদের উপর জুলুম হয়। আমি ফিরিস্তাদের উপর জুলুম করিয়া আশা করব আমার জন্য আল্লাহর কাছে মাগফিরাতের দোয়া করবে? বুঝে থাকলে বলুন তো, আমরা সবাই কি ফিরিস্তাদের ভাওনা আদায় করি? তাহলে তার কাছে যে আমার ভাওনা আছে সেটা আমি পাবো কিভাবে? কোন মানুষের উপর যদি গুসল ফরজ হয়, অথচ সময় মতে ফরজ গুসল না করার কারণে ফরজ নামাজটা সময় মতে পড়তে পারল না, যে ফরজ গুসল সময় মতে না করার কারণে ফরজ নামাজ সময় মতে পড়া যায় না, এইরকম ফরজ গুসল করতে যারা দেরি করে তাদের গড়ে ডুবতে ফিরিস্তার কষ্ট হয়, তাদের গড়ে ডুবতে ফিরিস্তার কষ্ট হয়। ধরেন ফজরের আগে আমার উপর গুসল ফরজ হইল, কিন্তু ফজরের আগে আমি ফরজ গুসল, সূর্য উদয়ের আগে আমি ফরজ গুসল করলাম না, এমত অবস্থায় আমার গড়ের ভিতরে রহমতের ফিরিস্তা ঢুকতে তার কষ্ট, আমি দিলাম ফরজ গুসল না করে তারে দিলাম কষ্ট, সে আমার হক আমার পাওনা আদায় করবে, আমার জন্য মাগফিরাতের দোয়া করবে? কিছুতেই না। কোন মেয়ে লোক যদি অকারণে মাথা খোলা রাখে, এই মেয়ে লোক যেখানেই থাকে সেখানে রহমতের ফিরিস্তা আসতে তার কষ্ট হয়। অকারণে কি কোন মুসলমান মেয়ে লোক মাথা খোলা রাখে কোন সময়? কোন মেয়ে লোকই রাখে না, ফিরিস্তার ভাওনা আদায় করে ফাওনা আটকাইয়া দেয়, ফিরিস্তার ফাওনা আটকাই দিলে তোমার ফাওনা ফিরিস্তা কিভাবে দিবে? তোমার জন্য মাগফিরাতের দোয়া করবে? আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনের এক আয়াতে বলেন, ইন্নাল্লাযীন পালু রাব্বুনাল্লাহু সুম্মাস্তাকামু তাতানাযযালু আলাইহিমুল মালাঈকাতু আল্লা তাখাফু ওয়ালা তাহজানু وأبشروا بالجنة التي كنتم توعدون নিশ্চয়ই যারা আল্লাহকে রব স্বীকার করল আর মৃত্যু পর্যন্ত আল্লাহর বিধান পালনে অটল রইল, আল্লাহ আমাকে সবকিছু দেওয়ার মালিক বিশ্বাস করলাম, এই জন্য আমার যা কিছু লাগে সবকিছু আল্লাহর কাছ থেকে পাওয়ার জন্য মরণ পর্যন্ত আমি আল্লাহর গুলামিতে অটল রইলাম। আল্লাহ রসুল বলেন এদেরকেও মরণের সময় শয়তান বেঈমান বানানোর চেষ্টা করে। নামাজ রোজার দাগ না দাঁড়লে এটা সারা জীবন বড় নামাজ রোজা করলেও কি বুঝলেন, মরণ পর্যন্ত আল্লাহর গুলামিতে অটল থাকলেও মরণের সময় শয়তান বেঈমান বানানোর চেষ্টা করে। রাসূল চমৎকার উদাহরণ দিয়ে বুঝাইছেন শয়তান কিভাবে ইমানদার নেককার কেউ শয়তান কিভাবে মরণের সময় বেঈমান বানানোর চেষ্টা করে। যে মানুষটার মা বাবা আগেই মারা গেছিল এই মানুষটার মরণকালে একটা শয়তান তার মরা মায়ের আকৃতি ধারণ করে আর একটা শয়তান তার মরা বাপের সুরত ধারণ করে তার কাছে আসে। আসার পরে বলে তোমার আগে আমরাও দুনিয়াতে আল্লাহর হুকুম পালন করেছিলাম, রাসুলের তরিকা পালন করেছিলাম পরকালে জান্নাতে যাওয়ার জন্য, মরণের পরে দেখলাম এইগুলি করার কারণে আমরা জাহান্নামী হইলাম। তোমার এখনো সময় ভালো আছে, জান বাহির হওয়ার আগে আগে যদি বলো আর আল্লাহ মানি না, রসুল যা মানার মানছি আর মানি না, তাহলে তোমার শেষ রক্ষা হবে তুমি মরলে পরে অন্তত আমরা জাহান্নামী হয়েছি তুমি জাহান্নামী হওয়ার থেকে বাঁচবে। এই সময় এই লোকটা এত বড় টেনশনে পড়ে যে জীবনে কোনদিন এত বড় টেনশনের সম্মুখীন হয়। সারা জীবন বর আলেমগণ কোরআন হাদিস শুনাইয়া আমাদেরকে বুঝাইলেন আল্লাহর গুলামি করতে করতে মরলে জান্নাতে যাওয়া যায়, আর মা বাবা নিজে মরে নিজে ভুক্তভোগী হইয়া বলতেছে আল্লাহর গুলামি করার কারণে জাহান্নামী হইল। এখন কি আমরা চোখের দেখা কথা মানব না শোনা কথা মানব? আল্লাহ বলেন এই অবস্থায় রসুল বলেন এভাবে শয়তান মরণকালে ইমানদার নেককার কেও বেঈমান বানানোর চেষ্টা করে। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন মরণের আগ পর্যন্ত যদি আমার গোলামিতে অটল থাকো শয়তান যখন তোমাকে এইভাবে বেঈমান বানানোর চেষ্টা করবে আমি রহমতের ফিরিস্তা তোমার কাছে পাঠাইয়া দিব শয়তানের হামলা থেকে তোমার ইমান রক্ষা করার। এই পর্যন্ত কথা বুঝে থাকলে বলুন রহমতের ফিরিস্তা কি আমাদের কাছে আসার দরকার আছে? অন্তত মরণের সময় দরকার আছে। স্মরণ রাখেন এরপর আরেকটা হাদিস শুনে, হাদিস শুনি আল্লাহ রসুল বলেন লা তাদখুলুল মালাঈকাতু বাইতান ফীহি কালবুন আও তাসবীর, যে ঘরে নিষ্কর্মা কুত্তা স্থান দেওয়া হয়। মুফাসসিরিন কেরাম লেখেন নিষ্কর্মা কুত্তা কারে কর, যে কুত্তা চুর ধরতে পারে না শিকার ধরতে পারে না এই কুত্তা নিষ্কর্মা। যে কুকুর প্রশিক্ষণ প্রাপ্ত চুর ধরতে পারে শিকার ধরার জন্য ছেড়ে দিলে শিকার ধরতে পারে এটা নিষ্কর্মা না এটা কাজের। রাসুল বলেন যে ঘরে নিষ্কর্মা কুকুর স্থান দেওয়া হয় সেই ঘরে রহমতের ফিরিস্তা প্রবেশ করেন না। আর যে ঘরে মানুষ পশুর সুস্পষ্ট চেহারা বাসমান অবস্থায় ফটো লটকাইয়া রাখা হয় রাসুল বলেন সেই ঘরে রহমতের ফিরিস্তা প্রবেশ করেন না। সুতরাং মানুষ পশুর ফটো দিয়া গড় সাজানির মানেই হল নিজের ঘরের মধ্যে রহমতের ফিরিস্তা গেট আউট সাইনবোর্ড লাগানো। রহমতের ফিরিস্তা গেট আউট। আল্লাহ রাসূল বলেন ছবি লটকাইয়া রাখবা ঘরে, তোমার ঘরে রহমতের ফিরিস্তা প্রবেশ করবে। একদিনের ঘটনা বড় মজার, আল্লাহ রাসূল বাজার থেকে একটা চাদর কিনলেন ময়ূরের ছবি ছাপা, চাদরটা ঘরে লটকাইয়া রাখে। পরের দিনেই জিবরিল ফিরিস্তা আসলেন, অন্যান্য দিন আসার সাথে সাথে ঘরে প্রবেশ করতেন, এই দিন ঘরের বাইরে দাঁড়ায় রইল। রাসূল জিবরিল ফিরিস্তাকে জিজ্ঞেস করেন, ও জিবরিল, প্রতিদিন আসো ওহী নিয়ে আমার কাছে আসো ঘরের ভিতরে, আজকে বাইরে দাঁড়ায় রইলা কেন? জিবরিল বলেন, এই যে চাদরটা লটকে রাখছেন এটার মধ্যে ময়ূরের ছবি ছাপা আছে, আজকের থেকে আল্লাহ আইন জারি করেছেন কিয়ামত পর্যন্ত আপনার জন্য এবং আপনার উম্মতের জন্য মানুষ পশুর ছবি নিতান্ত ঠেকায় না পড়লে ছবির ব্যবহার হারাম। নিতান্ত ঠেকা কেমন? এক দেশ থেকে আরেক দেশে যাবে, পাসপোর্টে ছবি না লাগাইলে পাসপোর্টেই পাবে না, ভিসা পাবে দূরের কথা, এটার নাম নিতান্ত ঠেকা। কথা বুঝলেন কিনা? ঠেকায় না পড়া পর্যন্ত ছবির ব্যবহার হারাম। আজকের থেকে আল্লাহ এই আইন জারি করে দিলেন, কাজেই আজকের থেকে কিয়ামত পর্যন্ত আপনার কোন উম্মতের ঘরে যদি মানুষ পশুর ছবি লটকানো থাকে, আমি জিবরিলও তার ঘরে ঢুকব না, আমার অধীনস্থ কোন রহমতের ফিরিস্তা তার ঘরে ঢুকবে না। রাসূল বলেন, ও জিবরিল, মানুষ পশুর ছবি লটকানো ঘরের ভিতরে হারাম, এই আইন আল্লাহ আজকে জারি করেছেন। আমি তো ছবিওয়ালা চাদর গতকাল কিনেছিলাম, গতকাল তো হারাম ছিল না, কথা বুঝতেছেন? কাজে আমার চাদরটা কি করব? আমি তো হারাম ঘোষণা করার পরে কিনি নাই চাদরটা, আমি তো হারাম ঘোষণার আগের দিন কিনেছি, আমি তো গতকাল জানতাম না এটা হারাম হবে, এখন আমার চাদর কি করব? জিবরিল ঘরের বাইরে দাঁড়াইয়া বলেন, চাদরটা এমন ভাবে সিরে টুকরা টুকরা করুন, যেভাবে টুকরা টুকরা করলে প্রতিটি শরীর মাথা যায় এক টুকরায় আর শরীর যায় আরেক টুকরায়, বলুন একটা চাদরকে এইভাবে টুকরা করলে সেটা আরো ব্যবহারের যোগ্য থাকে? জিবরিল বলেন, এবারে টুকরা টুকরা করে ছিঁড়ে ফেললে আমি আপনার ঘরে প্রবেশ করব। সাথে সাথে আল্লাহ রসুল নূতন চাদরখানা, গতকালকের কিনা চাদরখানা, এমনভাবে ছিঁড়ে টুকরা টুকরা করলেন যে প্রতিটি ছবির মাথা গেল এক টুকরায়, শরীর গেল আরেক টুকরায়, তারপর জিবরিল ফিরিস্তা মুহাম্মাদুর রসুল্লাহর ঘরে প্রবেশ করল। এবার বলুন, কোন মুসলমানের ঘর কি মানুষ পশুর ছবি ছবি দিয়া সাজায়? এদের ঘরে ফিরিস্তা আসতে আরাম পায় না কষ্ট পায়? এবার বলুন, ফিরিস্তাদের পাওনা আমরা দেই? ফিরিস্তারা আমাদেরকে মাফ করে দেওয়ার জন্য আল্লাহকে সে দোয়া করবেন কেন? আল্লাহ মুসলমানের দল বড় বিপদে ঘটছে, মাফ করে দাও। আল্লাহ মুসলমানের দলকে জালিমরা বড় অত্যাচার করতেছে, মাফ করে দাও। কেন করবে? কেন করবে? আমি যদি মানুষ হয়ে থাকি, আমার কাছে ফিরিস্তার পাওনা আছে, আমি যেন এই সমস্ত উপায়ে তারে কষ্ট না দিই। আর যদি আমি ফিরিস্তা হয়ে থাকি, তাহলে আমার কাছে মানুষের পাওনা আছে, আমি তাকে মাফ করে দেওয়ার জন্য আল্লাহ কাছে দেব। আমি যদি মানুষ হয়ে থাকি, তাহলে প্রতিটি জীব জানোয়ারের পাওনা আছে আমার কাছে। ফিরিস্তার পাওনা কিভাবে আদায় করতে হয় আশা করি কিছুটা বুঝতে পারছেন। মানুষ হইয়া থাকলে সবগুলি জীব জানোয়ারের পাওনা আছে আমার কাছে, না দিলে দুনিয়াতেও অশান্তি ভোগ করতে হবে, আখেরাতেও অশান্তি ভোগ করতে হবে। মুফাসসিরিনে কেরাম লিখেছেন, মানুষের কাছে জানোয়ারের পাওনা ছিল, জানোয়ার বিভিন্ন প্রকারের হয়, কোন কোন জীব জানোয়ারকে মানুষ নিজেই পালে, আর কোন কোন জীব জানোয়ারকে কোন মানুষ পালে না, বনে জঙ্গলে সরাসরি আল্লাহর তত্ত্বাবধানে লালিত পালিত হয়। কত প্রকার হইল? দুই প্রকার। যে সমস্ত জীব জানোয়ারকে মানুষ নিজেরা পালে, এইগুলি আবার দুই প্রকার, কোনটার গোশত খাওয়া হালাল, কোনটার গোশত খাওয়া হারাম, এগুলি আবার কত প্রকার হইল? যে জীব জানোয়ার মানুষ নিজেরা পালে এবং গোশত খাওয়া হালাল, এটাকে আল্লাহ পাক রব্বুল আলামিন তার বিশেষ অনুগ্রহে বন্দার জন্য দবাই কইরা খাওয়া হালাল করে দিয়েছেন। কিন্তু সাথে সাথে নির্দেশ দিচ্ছেন রাসূলের মাধ্যমে, এত ধারাল ছুরি দিয়া এত তাড়াতাড়ি জবাই করো যেন তার প্রাণ বাহির হইতে দেরি না হয়। কাজেই আগে ইলেকট্রিক শট দিয়া, আগে লাঠির আঘাত দিয়া, আগে গুলি মারিয়া, তারে কষ্ট দিয়া, এরপরে গলায় ছুরি লাগাইবা। ছুরি লাগানির আগে যে আঘাতগুলি করেছ, সেই আঘাতগুলি করে এই জানোয়ারের উপর দুরুম করেছ, অত্যাচার করেছ, তার বদ্দুয়ায় দুনিয়াতেও তোমার অশান্তি হবে, আখেরাতেও তোমার অশান্তি হবে। বলেন যে সমস্ত জানোয়ার আমরা ফালি খাওয়ার জন্য, গুস্ত খাওয়ার জন্য, সেইগুলির ভাওনা আছে কিনা আমাদের কাছে? সবাই কি ভাওনা ঠিক মতে আদায় করি? আমি যদি আমার ফালা ছাগলটাকে কষ্ট দিয়া জবাই করি, এই জবাই করার আগ পর্যন্ত যে কষ্ট দিলামই, কষ্টর কারণে যে সে আমার জন্য বদদোয়া করে গেল, এই বদদোয়ার জন্য দুনিয়াতেও আমার অশান্তি হবে, আখেরাতেও অশান্তি হবে। আর যে সমস্ত জানোয়ার আমরা পালি গুস্ত খাওয়ার জন্য নয়, গুস্ত খাওয়া হারাম, বুঝা বহন করাবার জন্য, কোন কাজ করাবার জন্য পালি, এইগুলির দুইটা ভাওনা আছে। একটা পাওনা হইল সঠিকভাবে যেন তাকে খাদ্য প্রদান করি, যখন ওই তার পেটে কিদা লাগে, পেটের কিদা নিবারণ উপযোগী খাদ্য যেন তাকে দান করিয়ে, আমি বন্দি করে রাখলাম, ক্ষুধার সময় খাদ্য দিলাম না, আমি তার পাওনা দিলাম না, সে আমার জন্য বদদোয়া করবে আল্লাহর কাছে, বদদোয়ার কারণে দুনিয়াতেও আমার অশান্তি ভোগ করতে হবে, আখেরাতেও অশান্তি ভোগ করতে হবে। একটা পাওনা হইল সময় মতো যেন তারে খাদ্য প্রদান করি, তারে বন্দি করে রেখে তাকে যেন উপবাস রেখে কষ্ট না দিই। আরেকটা পাওনা হইল তার দ্বারা বোঝা টানাবার সময় যে পরিমাণ বোঝা সে সহজে টানতে পারে, এর বেশি বোঝা যেন তার ঘাড়ে চাপাইয়া না দেই। যে বোঝার আলামত, যে চিনার আলামত কি, যে সহজে টানতে পারে, এই পরিমাণ বোঝা চাপাইয়া দিলাম আমার ঘোড়ার পিঠে, না টানতে তার কষ্ট হয় এমন বোঝা চাপাইয়া দিলাম, এটা বোঝার উপায় কি? মুফাসসিরিন কেরাম লিখছেন বোঝার উপায় হইল যে পরিমাণ বোঝা চাপাইয়া দিলে সে টানতে গিয়া বোঝা হইয়া যায়, চোখ বাহির হইয়া যায় এবং সহজে স্বাভাবিকভাবে হাঁটতে পারে না, সে এরপরে আঘাত করলে সে মাটিতে পড়ে যায়। তাহলে প্রমাণ হইল সে যে পরিমাণ বোঝা বহন করতে পারে না, এই অতিরকম অতিরিক্ত বোঝা তারে তুমি চাপাইয়া দিছ, এর বদদোয়া তুমি পাবে, এর দ্বারা তোমার দুনিয়ার জীবনেও অশান্তি হবে, আখেরাতে জীবনে অশান্তি হবে। বুঝে থাকে এবার বলুন, আমি যদি মানুষ হইয়া থাকি জীব জানোয়ারের ভাওনা আছে কিনা আমার কাছে? জীব জানোয়ারের ভাওনা। আমি যদি উম্মত হইয়া থাকি তাহলে নবীর পাওনা আছে আমার কাছে, যিনি নবী উম্মতের পাওনা আছে তার কাছে, যারা আলেম সাধারণ মানুষের পাওনা আছে তার কাছে, যারা সাধারণ মানুষ আলেমগণের পাওনা আছে তাদের কাছে, যিনি মসজিদের ইমাম মুসল্লিদের পাওনা আছে তার কাছে, যারা মুসল্লি ইমাম সাহেবের পাওনা আছে তাদের কাছে, যিনি মসজিদের মুয়াজ্জিন সমস্ত নামাজিদের পাওনা আছে তার কাছে, সমস্ত নমাজিদের নমাজিদের কাছে মুয়াজ্জিনের ভাওনা আছে, শিক্ষকের কাছে ছাত্রর ভাওনা আছে, ছাত্রর কাছে শিক্ষকের ভাওনা আছে, পীরের কাছে মুরিদের ভাওনা আছে, মুরিদের কাছে পীরের ভাওনা আছে, মা বাবার কাছে সন্তানের পাওনা আছে, সন্তানের কাছে মা বাবার পাওনা আছে, স্বামীর কাছে স্ত্রীর ভাওনা আছে, স্ত্রীর কাছে স্বামীর ভাওনা আছে, সরকারের কাছে জনগণের পাওনা আছে, জনগণের কাছে সরকারের ভাওনা আছে। একটা মোটামুটি একটা লিস্ট আপনাদের সামনে পেশ করলাম। বুঝে থাকতে বলুন, আমরা এখানে যারা বসা আছি আমাদের মধ্যে এমন এক দুজন আছেন কি যার কাছে দুনিয়ার কারো কোনো ভাওনা নাই? আমাদের মধ্যে কি এক দুজন পাওয়া যাবে যে আমার কাছে দুনিয়ার কারো ভাওনা নাই? আমি মানুষ হইয়া থাকলে ফিরিস্তার ভাওনা আছে, জানোয়ারের ভাওনা আছে, আমি বাবা হইয়া থাকলে আমার কাছে সন্তানের ভাওনা আছে, আমি সন্তান হইয়া থাকলে আমার কাছে বাবার পাওনা আছে, আমি শিক্ষক হইয়া থাকলে আমার কাছে ছাত্রের পাওনা আছে, আমি ছাত্র হইয়া থাকলে আমার কাছে উস্তাদের পাওনা আছে, আমি পীর হইয়া থাকলে আমার কাছে মুরিদের পাওনা আছে, আমি মুরিদ হইয়া থাকলে আমার কাছে পীরের পাওনা আছে, আমি আওয়াম হইয়া থাকলে আমার কাছে আলেমের পাওনা আছে, আমি আলেম হইয়া থাকলে আমার কাছে আওয়ামের পাওনা আছে, আমি ইমাম হইয়া থাকলে আমার কাছে মুসল্লির পাওনা আছে, আমি মুসল্লি হইয়া থাকলে আমার কাছে ইমামের পাওনা আছে, আমি নবী হইয়া থাকলে আমার কাছে উম্মতের পাওনা আছে, আমি উম্মত হইয়া থাকলে আমার কাছে নবীর পাওনা আছে। এবার বলেন আপনারা এমন কে আছেন যার কাছে কারো কোন পাওনা নাই? আছেন কি? তাহলে আমাদের কাছে অনেকের ভাওনা আছে। কার কি ভাওনা আছে? জানলে আদায় করবো, না জানলে শান্তি হব, শান্তি পাব দুনিয়াতে আখেরাতে। ভাওনাদারের ভাওনা দিলে না না দিলে? দিলে। জানি না কোন ভাওনাদারের কি ভাওনা দিব, কোন সময় আর শান্তি পাবো কোন সময়। এবার আমরা বুঝি প্রথমে আমি উম্মতে থাকলে নবীর কি ভাওনা আছে আমার কাছে, আর নবীর কাছে আমার কি পাওনা আছে। হাদিস শরীফে হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাতা ইল্লা মান আবা ক্বিলা ওয়া মান আবা ক্বালা মান আতানি দাখালাল জান্নাতা ওয়া মান আসানি ফাকাদ আবা أو كما قال عليه الصلاة والسلام। রাসূল বলেন আমার সমস্ত উম্মত জান্নাতে যাবে, শুধু যে উম্মত আমাকে মানে না সেই উম্মত জান্নাতে যাবে। সাথে সাথে সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, ওগো আল্লাহ রাসূল, আপনাকে আপনার কোন উম্মত মানে না? রাসূল বলেন, যে আমার তরিকা অনুসরণ করে চলে, আমার শিক্ষা দেওয়া নিয়ম পদ্ধতি ফলো করিয়া যে জীবন যাপন করে সে আমাকে মানে, আমার সাথে জান্নাতে যাবে। যে আমার তরিকা পালন করে না, সে আমাকে মানে না, সে জান্নাতে যাবে না। এই হাদিসের দ্বারা পরিষ্কার হয়ে গেল, আমি যদি উম্মত হইয়া থাকি তাহলে আমার কাছে নবীর পাওনা আছে, নবীর তরিকা মতে আমার চলতে হবে, নবীর তরিকা মতে চলতে হবে। তরিকা কি? তরিকা মানে নিয়ম পদ্ধতি। ঠিক আছে, ব্যাটারি আনতে আনতে খালি মুখে শোনা যায় না। তরিকা শব্দের অর্থ নিয়ম পদ্ধতি। জি মাইক ঠিক হইতেছে? মানুষের জীবনে যত কাজ আছে সবগুলি কাজ দুই প্রকার, হয়তো ধর্মের কাজ আর না হয় সংসারের কাজ। ধর্মের কাজ কোন নিয়মে করতে হবে নবী শিক্ষা দিয়েছেন, সংসারের কাজ কোন নিয়মে করতে হবে নবী শিক্ষা দিয়েছেন। নবীর শিক্ষা দেওয়া নিয়মকেই নবীর তরিকা বলা হয়। যেমন ধরুন নামাজ পড়া সংসারের কাজ না ধর্মের কাজ? রোজা রাখা সংসারের কাজ না ধর্মের কাজ? কুরআন তেলাওয়াত করা সংসারের কাজ না ধর্মের কাজ? এগুলি ধর্মের কাজ। খাওয়া দাওয়া পেশাব পায়খানা করা ঘুমানি, এগুলি কি কাজ? এগুলি সংসারের কাজ। খাওয়া সংসারের কাজ, পান করা সংসারের কাজ, নিদ্রা যাওয়া ঘুমানি সংসারের কাজ, পেশাব পায়খানা করা সংসারের কাজ। ধর্মের কাজ ও কোন কাজ কোন নিয়মে করতে হবে তা নিয়ম নবী শিক্ষা দিয়েছেন, সংসারের কোন কাজ কোন নিয়মে করতে হবে নবী শিক্ষা দিয়েছেন। ধর্মের কাজ যদি কেউ নবীর শিক্ষা দেওয়া নিয়ম বাদ দিয়া মন গড়া নিয়মে করে, এইরকম ধর্মের কাজ করাকে আল্লাহর নবী বিদাত বলেছেন, বিদাত। ধর্মের কাজ নবীর শিক্ষা দেওয়া নিয়মে করলে এটার নাম সুন্নত, ধর্মের কাজ মন গড়া মতে করার নাম বিদাত। ধর্মের কাজ যদি নবীর শিক্ষা দেওয়া নিয়ম মতে না করে, ধর্মের কাজ করে ও গুণাগার হবে, আর সংসারের কাজ যদি নবীর শিক্ষা দেওয়া নিয়মে করে সংসারের কাজ করে ও ইবাদতের তপ হবে। এর একটা উদাহরণ বুঝুন, হাদিস শরীফ উল্লেখ আছে, আল্লাহ রাসূল বলেন যে ব্যক্তি এশার নামাজ জামাতের সাথে পড়বে এই ব্যক্তি এশার নামাজ জামাতের সাথে পড়ে ঘুমানির কারণে, এশার নামাজ পড়ার আগে ঘুমানি নবীর তরিকার খেলাফ, এশার নামাজ পড়িয়া ঘুমানি নবীর তরিকা, আর পুরুষের জন্য জামাতের সাথে পড়া নবীর তরিকা। কাজেই যে ব্যক্তি এশার নামাজ জামাতের সাথে পড়িয়া ঘুমাইল নবীর তরিকার খেলাফ ঘুমাইল না নবীর তরিকা মতে ঘুমাইল? নবী বলেন এই লোকের আধা রাতের ঘুম এবাদতে লেখা হয়ে গেল। আবার ঘুম থেকে জাগার পরে ফজরের নামাজ জামাতের সাথে পড়লে বাকি আধা রাতের ঘুম তার এবাদতে লেখা হয়ে গেল। কাজেই যে ব্যক্তি এশার নামাজ জামাতে পড়িয়া ঘুমাইল আর ঘুম থেকে জাগার পরে ফজরের নামাজ জামাতের সাথে পড়ল, যেহেতু সে নবীর সুন্নত তরিকা মতে ঘুমাইল, এই জন্য এশার পর থেকে ফজর পর্যন্ত সারা রাত ভর যত ঘুম ঘুমাইল সম্পূর্ণ ঘুম তার ইবাদতে লেখা হয়ে গেছে। এই জন্য আমাদের স্মরণ রাখার মতো ব্যাপার হইল, ধর্মের কাজ নবীর তরিকার খেলাফ করলে গুনাহ হয়, সংসারের কাজ নবীর তরিকা মতে করলে সওয়াব হয়। এটা জরুরি দুইটা কথা, ধর্মের কাজ নবীর তরিকার খেলাফ করলে গুনাহ হয়। এর একটা উদাহরণ বুঝুন, নামাজের ভিতরে নবীর তরিকা মতো দুরূদ শরীফ আছেন আসেনি? শুরুতে না শেষে দুরূদ শরীফের ফজিলত বর্ণনা করে আল্লাহ রাসূল বলেন যে ব্যক্তি আমার প্রতি একবার দুরূদ শরীফ পড়বে আল্লাহ তার প্রতি দশবার রহমত নাযিল করবে, দশটা গুনাহ মাফ করবেন, দশটা মর্যাদা বাড়াইয়া দিবে। এত বড় ফজিলত দুরূদ শরীফের জানার পরে এক ব্যক্তি যদি মনে করে যে দুরূদ একবার পড়লে দশবার রহমত নাযিল হয়, দশটা গুনাহ মাফ হয়, দশটা মর্যাদা বাড়ে, এই দুরূদ শুধুমাত্র নামাজের শেষে পড়ব কেন, তকবীরে তাহরিমা বলার পরে সুবহানাকা পড়ার আগে দুই তিনবার দুরূদ ফইলিয়া এর ভরে যদি সুবহানাকা বলে দুরূদ শরীফ পড়ল কিনা? দুরুদের ফজিলত পাইব দূরের কথা, নামাজই ক্যান্সেল হবে কিনা? এত ভালো কাজ করে নামাজ ক্যান্সেল হবে কেন বলুন? আপনার দুরুদ শরীফ পড়া খারাপ কাজ না ভালো কাজ? এত বড় ভালো কাজটা করার কারণে তার নামাজ নষ্ট হইতে হবে কেন? একমাত্র কারণ এই দুরুদ তোমার মন গড়া দুরুদ, এটা নবীর তরিকার দুরুদ নয়। এই দুরুদ পূজা সব পাইবা দূরের কথা, যদি মনে করো যে সুহানাকা ভরার আগে দুরূদ পড়লে সওয়াব হবে, সব তো হবে না, তোমার আরো গুনাহ হবে। এবার উদাহরণের মাধ্যমে বুঝলেন কিনা, ধর্মের কাজ নবীর তরিকা সারা করলে গুনাহ হয় আর সংসারের কাজ নবীর তরিকা মতে করলে সওয়াব হয়। এই জন্য আমি যদি উম্মত হইয়া থাকি তাহলে আমার কাছে নবীর পাওনা হইল, আমি ধর্মের কাজে এবং সংসারের কাজে সকল কাজে নবীর তরিকা পালন করি। পানাহারের বেলায় নবীর তরিকা, পানাহার খানা পিনা করা এটা সংসারের কাজ, নবীর তরিকা হইল। যদি তোমার ডান হাতে কোন ডিস্টার্ব না থাকে তাহলে ডান হাতে খাইতে হবে, ডান হাতে পান করতে হবে। যার ডান হাত কাটা, যার ডান হাত ভাঙ্গা, যার ডান হাতে ব্যাঘাত, তার কথা আলাদা, ডান হাতে পান করতে হবে, এটা নবীর তরিকা। আর পেশাব পায়খানা করার পর সেখানে টয়লেট পেপার ব্যবহার করুন অথবা ঢিলা ব্যবহার করুন অথবা পানি ব্যবহার করুন, সেখানে বাম হাত ব্যবহার করতে হবে, এটা নবীর তরিকা। নবীর তরিকা বিবেক সম্মত না বিবেক বিরোধী, এটা হচ্ছে যাচাই বাছাই এর ব্যাপার। যাদের এই কথাটা বুঝে আসে না যে আমি খাওয়ার বেলায় শুধু ডান হাত ব্যবহার করব কেন আর পেশাব পায়খানার বেলায় শুধু বাম হাত ব্যবহার করব কেন, হাত তো দুটোই সমান, একদিন ডান হাতে খাবো আর একদিন বাম হাতে খাবো, এতে দোষ কি যারা মনে করেন তাদেরকে জিজ্ঞাসা করি। বাম হাত যে একদিন ব্যবহার করলেন, ত টয়লেটে, এই বাম হাতটা নাপাক লাগলো কিনা, কিছু না কিছু পেশাব লাগলো কিনা, কিছু না কিছু পায়খানা লাগলো কিনা, যে হাতে পেশাব লাগলো পায়খানা লাগলো এই হাতে বাক নিয়া মুখে দিতে কিছুটা ঘৃণাও লাগে না? কাজে কাজেই যে জিনিস মুখে দিবেন এই জিনিসের জন্য আল্লাহ রসুলের তরিকা মতো হাত একটা আলাদা নির্বাচন করে দেওয়া হয়েছে, যে জিনিস দিয়ে পেশাব পায়খানা সব করবেন ওইটাতে ব্যবহার করার জন্য আলাদা একটা হাত আল্লাহ এবং আল্লাহ রসুলের পক্ষ থেকে নির্বাচন করে দেওয়া হয়েছে। এখানে যদি ব্যক্তিগত যুক্তি খাটাইতে যান বিবেকহীনতা হবে এবং নবীর তরিকার খেলাফ হবে। তাই আমি যদি উম্মত হইয়া থাকি আমার সকল প্রকার ধর্মের কাজেও নবীর তরিকা ফলো করব আমি, যে আমার কাছে আমার নবীর প্রাপ্য, সকল প্রকার ধর্মের কাজেও সকল প্রকার সংসারের কাজেও আমি নবীর তরিকা অনুসরণ করব, যে আমার কাছে নবীর প্রাপ্য সারমর্ম হইল, উম্মতের কাছে নবীর পাওনা হইল নবীর তরিকা পালন করা। উম্মতের কাছে নবীর ভাওনা কি? নবীর তরিকা পালন, নবীর কাছে উম্মতের ভাওনা, নবীর কাছে উম্মতের পাওনা হইল নবী হাসরের মাঠে উম্মতকে মাফ করে দেওয়ার জন্য সুপারিশ করবেন। নবীর কাছে আমাদের পাওনা সাফাত, নবীর কাছে আমাদের পাওনা কি? সাফাত। আর আমাদের কাছে নবীর পাওনা তরিকা পালন। এবার বলেন আপনারা এখানে যারা বসা আছেন, আপনারা কার কার হাসরের মাঠে নাজাতের জন্য নবীর সাফাতের দরকার নাই? দরকার নাই, সবারই দরকার। তাহলে জীবনের সকল কাজে নবীর তরিকা পালন করা আমার কাছে নবীর হওনা কিনা? আমি আমি বিস্তারিত আলোচনা করব না, অতি সংক্ষেপে বললাম। আমার কথা বুঝে থাকলে আজকে প্রত্যেকে যার যার গড়ে গিয়া চিন্তা করবেন আমার জীবনের কতটা কাজে আমি নবীর তরিকা ফলো করে চলছি আর কতটা কাজে নবীর তরিকা লঙ্ঘন করে চলেছি, এমত অবস্থায় আমি কোন লাগে কাল হাসরের মাঠে নবীর কাছে সুপারিশের জন্য অনুরোধ করবো? নবীরে ফলো করলেনি সুপারিশের অনুরোধ করা যাবে না? ফলো না করলে আমরা কতটা কাজে নবীরে ফলো করতেছি আর কতটা কাজে নবীকে লঙ্ঘন, নবীর তরিকা লঙ্ঘন করতেছি? যার যার হিসাব নিকার যার যার ঘরে বসে নিবে। মুফাসসিরিনে কেরাম তাফসীরের কিতাবে লিখেছেন, হাদিস শরীফে উল্লেখ আছে, সুন্নতে মুয়াক্কাদা, নবীর যে সুন্নতে মুয়াক্কাদা যে আমলগুলি আছে, সুন্নতে মুয়াক্কাদা বুঝবেন যারা রেগুলার নামাজ পড়েন ভালবেলা তারা বুঝবেন, সুন্নতে মুয়াক্কাদা জোহরের চার রাকাত ফরজ নামাজের আগে চার রাকাত সুন্নত নামাজ আছে, আসরেরও চার রাকাত ফরজ নামাজের আগে চার রাকাত সুন্নত নামাজ আছে। যারা নামাজ পড়ার অভ্যাস আছে একটু দয়া বলুন, জোহরেরও চার রাকাত সুন্নত, আসরেরও চার রাকাত সুন্নত, উভয়টা কি এক সমান সুন্নত? তাহলে জোহরের সুন্নতটার নাম কি? সুন্নতে মুয়াক্কাদা। আর আসরের সুন্নতটার নাম কি? সুন্নতে যায়েদা। তফসীরের কিতাবে পরিষ্কার ভাষায় লেখা আছে, যারা রেগুলার সুন্নতে মুয়াক্কাদা লঙ্ঘন করে চলে এরা কাল হাসরের মাঠে নবীর সাফাত থেকে বঞ্চিত থাকে। পাওনা দিলাম নবীর না পাওনা আটকাইলাম? এই আমার আটকা পড়তে হবে কিনা সেদিন দুনিয়াতে নবীর পাওনা আটকাইলাম, কাল হাসরের মাঠে নবীর কাছে আমার পাওনা দিল সেই পাওনা থেকে আমার আটকা পড়তে হবে? কাজেই আমরা যদি মনে করি হাসরের হাসরের মাঠের কঠিন হিসাব নিকাশের সময় আমার নাজাতের জন্য আমার নবীর সাফাতের দরকার, তাহলে হাসরের মাঠে দাঁড়ানোর আগে এই দুনিয়ার জমিনে দাঁড়ানো থাকা অবস্থাতেই আমার নবীর পাওনা আদায় করা দরকার, আমার নবীর তরিকা ফলো করা দরকার। বুঝে থাকতে বলুন, আমি উম্মত হয়ে থাকতে আমার কাছে নবীর কোন ভাওনা আছে? পাওনাটা কি? আর নবীর কাছে উম্মতের কোন ভাওনা আছে? ভাওনাটা কি? সাফাত। নবী তার জন্য সাফাত করবে, আমি নবীর পাওনা দিব নবী আমার পাওনা দিবেন, আমি নবীর তরিকা পালন করব নবী আমার জন্য সাফাত করবেন। এরপর আমি যদি মাতা পিতা হয়ে থাকি তাহলে আমার কাছে সন্তান আদির পাওনা আছে, আমি যদি সন্তান হয়ে থাকি আমার কাছে মাতা পিতার পাওনা আছে। আপনারা এখানে যারা বসা আছেন আপনারা কেউই কি কোন মা বাবার সন্তান নন? না সবাই কোনো না কোনো মা বাবার সন্তান? হয়তো এমনও লোক থাকতে পারে যেই লোক কোন সন্তানের বাবা নয়, কিন্তু সবাই কোনো না কোনো বাবার সন্তান। এটা তো ঠিক আছে, উভয় পক্ষ থেকে পাওনা আছে। আমি যদি বাবা হয়ে থাকি আমার কাছে সন্তানের পাওনা আছে, দিলেই শান্তি হবে দুনিয়াতে আখেরাতে, না দিলেই অশান্তি হবে দুনিয়াতে আখেরাতে। আমি যদি সন্তান হয়ে থাকি আমার কাছে বাবার পাওনা আছে, দিলেই দুনিয়াতে আখেরাতে শান্তি হবে, না দিলেই অশান্তি হবে। একটা উদাহরণ সংক্ষেপে বলছি, শুনুন। হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলার কাছে এক ব্যক্তি গিয়া বিচার দিল তার ছেলের বিরুদ্ধে, হুজুর আমার ছেলে আমার অবৈধ, আমার কথা শুনে না, আপনি বিচার করে দিন। এরকম আমাদের সমাজে আছে কিনা অবৈধ ছেলে? হযরত উমর জিজ্ঞেস করেন, তোমার ছেলের নাম কি? মুসলমান নিজের ছেলে মেয়ের নাম রাখে কত বছর বয়সে, সন্তানের বয়স কত দিনের হইলে নাম রাখে? নাম রাখার নিয়ম তো সাত দিনের দিন। উমর জিজ্ঞেস করেন, সাত দিনের দিনে তোমার ছেলের কি নাম রেখেছ? লোকটা বলে, আমার ছেলের নাম রেখেছিলাম জুল। আমাদের সমাজে রাখে জুয়েল, ওই লোকটা ছিল জুল। উমর বলেন, তোমার কাছে তোমার সন্তানের পাওনা ছিল একটা সুন্দর অর্থবোধক নাম রাখবে, যে নামটা শুনলেই বোঝা যায় এটা মুসলমানের বাচ্চা। অর্থটা সুন্দর হইতো আর নামটা শুনলেই বোঝা যায় এটা মুসলমানের বাচ্চা, নামটা শুনলেই বোঝা যায় এটা মুসলমানের বাচ্চা। এমন শব্দ হইল বেবি, এমন শব্দ বেবি। বেবি শব্দটা শুনলেই বোঝা যায় এটা মুসলমানের বাচ্চা। আজকাল মুসলমান মুসলমানেরা নিজেদের বাচ্চাদের নাম বেবিও রাখে কিনা? প্রত্যেকটা মা বাবার কাছে তার সন্তানের যত পাওনা আছে এর মধ্যে একটা পাওনা হইল সব জন্মের সপ্তম দিনের দিনে সন্তানের এমন একটা নাম রাখবে, নামটার অর্থ হবে সুন্দর এবং নামটা শোনা মাত্রই বোঝা যাবে এটা মুসলমানের বাচ্চা। উমর বলেন, তুমি তোমার ছেলের পাওনা দিছ না সাত দিন, সাত দিনের দিনও, এই জন্য তোমার ছেলে পাওনা দেয় না বর্তমানে যৌবনকালে। কথা বুঝে আসছে? ওই লোকটার ছেলে অবৈধ হইল কেন? ছেলের দোষে না বাপের দোষে? বাপের দোষে। বাপের দোষে ছেলে অবৈধ, বাবার দোষে ছেলে অবৈধ। বাবা ছেলের পাওনা দিতে না সাত দিনের বয়সের কালে, এই জন্য ছেলে যুবক হইয়া বাবার পাওনা আদায় করে না, বাবার হুকুম পালন করে না। এই জন্য আমাদের ভালো রকম বুঝে নিতে হবে, আমি যদি বাবা হয়ে থাকি আমার কাছে আমার সন্তানের কি পাওনা আছে, আর আমি যদি সন্তান হয়ে থাকি আমার কাছে আমার মা বাবার কি পাওনা আছে। এই ক্ষেত্রে সন্তানদের কাছে মা বাবার পাওনা আগে নয়, সন্তানদের কাছে মা বাবার পাওনা আগে নয়, মা বাবার কাছে সন্তানদের পাওনা আগে। স্মরণ রাখতে হবে, বুঝে থাকলে বলুন তো, মা বাবার পাওনা আগে সন্তানের কাছে না সন্তানের পাওনা আগে মা বাবার কাছে? সন্তানের পাওনা আগে মা বাবার কাছে। মায়ের কাছেও সন্তানের কিছু পাওনা আছে, বাবার কাছেও সন্তানের কিছু পাওনা আছে। অনেক পিছন থেকে পাওনাগুলি আমরা নষ্ট করে আসি, এমনও কিছু পাওনা আছে যে পাওনাগুলি এখন আর আলোচনা করলে অনেকের জীবনে কোনো কাজই আসবে না। বাবার কাছে সন্তানের জন্মের আগে একটা পাওনা আছে, দুইটা পাওনা। সন্তানের জন্মের আগেই তার বাবার কাছে দুইটা পাওনা আছে। এক নম্বর, তুমি হারাম খাইয়া শরীরে হারাম রক্ত জন্ম দিও না, ওই হারাম রক্ত দিয়া আমাকে জন্ম দিও না। বাপের কাছে সন্তানের ভাবনা জন্মের কতদিন ধরে? যারা যারা হারাম রুটি করি, হারাম খাই, হারাম রক্ত উৎপাদন করি শরীরে এবং সেই রক্ত দিয়া সন্তান জন্ম দিয়া শাস্তি, এই সন্তানের জন্মের আগের ভাবনাটা আর কবে আর কিভাবে দেব? জন্মের আগেই বাবার কাছে সন্তানের দুইটা পাওনা। এক নম্বর, হারাম রক্ত দিয়া আমাকে জন্ম দিও না। দুই নম্বর, এমন একটা নারীর গর্ভে আমাকে জন্ম দিও না যে নারীটা আমাকে হারাম পথে চালাবে। তাহলে বাবার শরীরের রক্তটাও হালাল হতে হবে এবং বাবা যে মেয়েটারে বিয়া করে আনবে ওই মেয়েটাও সন্তানকে হালাল পথে চালাবার মতো যোগ্য হতে হবে। এটা বাবার কাছে সন্তানের জন্মের আগের ভাবনা। আমরা কতজন বিয়ার আগে এমন একটা মেয়ে বাছাই করিয়া বিয়া করি যে মেয়েটা আমার কলিজার টুকরা সন্তান, তাকে হালাল পথে জীবনযাপনের জন্য করে তুলবে। তাহলে সন্তানের ভাবনা, আমি জন্মের আগের থেকেই সন্তানকে পাওনার থেকে বঞ্চিত করলাম কিনা, এই সন্তান ২০ বছর বয়সে আমার পাওনা দিবে কেন? আর আমি সন্তানের পাওনা দিলাম না জন্মের আগে, সন্তানও পাওনা দিল না আমার জন্মের পরে, এই মা বাবা আর সন্তানের দাম্পত্য জীবনটা শান্তির হবে না অশান্তির? বুঝে থাকলে এবার বলুন, আমাদের সমাজে অশান্তি আসমান থেকে নাজিল হয় না নিজেদের হাতে রচনা করি? অশান্তি আসমান থেকে নাজিল হয় না, আমরা সমাজে অশান্তি নিজের হাতে রচনা করি। এবার একটু ধারাবাহিকভাবে বুঝি, সন্তান ভূমিষ্ঠ হওয়ার সাথে সাথে মা বাবার কাছে সন্তানের পাওনা হইল, সন্তান ভূমিষ্ঠ হওয়ার সাথে সাথে সন্তানকে ধুয়ে মুছে পাক পবিত্র করে সন্তানের ডান কানে আজানের আওয়াজ পৌঁছে দেবে, বাম কানে একামতের আওয়াজ পৌঁছে দেবে। এটা সন্তান ভূমিষ্ঠ হওয়ার পর মা বাবার কাছে সন্তানের পাওনা। সপ্তম দিনের দিনে মাতা মুন্ডন করবে, আর মাতার চুল উদন করে উদন পরিমাণ রক্ত গরিব মিসকিনদের মধ্যে খয়রাত করবে। এক মেয়ে হইলে একটা ছাগল, আর ছেলে হইলে দুইটা ছাগল দিয়ে আকিকা করবে, এবং সুন্দর এমন একটা নাম রাখবে যে নামটা শুনলেই বুঝা যায় এটা মুসলমানের বাচ্চা। এই সবগুলি সন্তানের পাওনা তার মা বাবার কাছে। তারপর হাদিস শরীফে আল্লাহ রাসূল বলেন, মুরুসিবিয়ানাকুম বিসসালাতি ইযা বালাগু সাবা সিনিনা ওয়াদরিবুহুম ইযা বালাগু আশরা আও কামা ক্বাল আলাইহি সালাতু ওয়াসসালাম। হে আমার উম্মত মুসলমানেরা, তোমাদের সন্তান ছেলে হোক আর মেয়ে হোক, এদের বয়স যখন ৭ বছরের হয় তখন তাদেরকে নামাজের আদেশ করবে। ১০ বছরের কোন ছেলে মেয়ে যদি মুসলমানের নামাজ পড়তে না চায় তাকে শাসন করে নামাজ দিবা। এবার বলেন, আমার ৭ বছরের ছেলে মেয়েকে নামাজের আদেশ করতে আমার নবী আমাকে বলেছেন কিনা? ৭ বছরের সময় নামাজের আদেশ করলে সে নামাজ পড়তে পারবে? ৭ বছরের আগে নামাজ শিখাইলে না না শিখাইলে? তাইলে মুসলমান মা বাবার কাছে মুসলমান তার সন্তানের আরেকটা পাওনা হইল, ৭ বছর বয়স হওয়ার আগে আগে তাকে নামাজ শিখাও। ৭ বছর হওয়ার আগে আগে কি শিখাইব? নামাজ শিখাইতে হইলে উর্দু শিখাইতে হবে কিনা? নামাজ শিখাইতে হইলে সুবহানাকা শিখাইতে হবে কিনা? নামাজ শিখাইতে হইলে আলহামদু শিখাইতে হবে কিনা? আলামতারা শিখাইতে হবে কিনা? সুবহান রাব্বিয়াল আযীম শিখাইতে হবে কিনা? সুবহান রাব্বিয়াল আলা শিখাইতে হবে কিনা? আত-তাহিয়াত শিখাইতে হবে কিনা? দুরূদ শরীফ শিখাইতে হবে কিনা? নামাজ শিখাইতে হইলে? তাহলে এবার বলুন, এইগুলি আমার আমার ছেলে মেয়েকে শিক্ষা দিবার বয়স কোনটা? ৭ বছরের আগে এইগুলি আমার ছেলে মেয়েকে শিক্ষা দেব, এটা আমার কাছে আমার সন্তানের ভাবনা। তারপরে ৭ বছরের সময় আমি আমার সন্তানকে নামাজের আদেশ করব, একাধারে ৩টি বছর পর্যন্ত তাকে নামাজের আদেশ করব। ১০ বছর বয়সেও যদি আমার ছেলে মেয়ে নামাজ পড়তে না চায়, রাসূল বলেন, তুমি আমার উম্মত মুসলমান হইয়া থাকলে তারে শাসন করিয়া নামাজি বানাও। তোমার শাসন হবে তার জীবন গড়ার জন্য, দুশ্মনির জন্য নয়, এতে সে মরে যাবে না। কিন্তু তুমি যদি এইভাবে তোমার সন্তান কলিজার টুকরা ছেলে মেয়েকে নামাজি না বানাও, তাহলে জাহান্নামে ফিরিস্তারা দুশ্মনী করিয়া তাকে অত্যাচার করবে। এবার বুঝে থাকতে বলুন, ১০ বছর পার হইয়া গেছে, এমন ছেলে মেয়ে আমাদের কারো আছে কিনা যাকে আমরা নামাজি বানাইছিও না, নামাজের জন্য শাসন করছি না? আছে? এদের পাওনা দিলাম না বঞ্চিত করলাম? এরা কেন বড় হইয়া আমাকে সম্মান করবে? আমি তো এদেরকে জাহান্নামের লাকড়ি বানাইলাম নিজের হাতে। যে মা বাবা নিজের মেয়ে ছেলেকে মেয়েকে ৭ বছরের আগে নামাজ শিখায় না, ৭ বছর বয়সে নামাজের আদেশ করে না, ১০ বছর বয়সে শাসন করে নামাজি বানায় না, এই মা বাবা নিজের হাতে নিজের কলিজার টুকরা সন্তানকে জাহান্নামের লাকড়ি বানায়। কিসের লাকড়ি বানায়? জাহান্নামের লাকড়ি বানায়। ছেলে যদি সাবালক, যদি সন্তানটা ছেলে হয়, তাহলে সাবালক হওয়ার পূর্ব পর্যন্ত লালন পালন করবে বাবা, এটা তার বাবার কাছে পাও না। সন্তান যদি মেয়ে হয় বিয়ের আগ পর্যন্ত লালন পালন করবে মেয়েটাকে বাবা, এটা বাবার কাছে মেয়ের পাও না। এছাড়া ছেলে সাবালক হওয়ার আগে আগে আর মেয়ে বিয়া দেওয়ার আগে আগে আর একটা বিরাট পাওনা আছে মা বাবার কাছে ছেলে মেয়ের, সেটা হইল আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানূ কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারাও ওয়া কুদুহান্নাসু ওয়াল হিজারা। হে ইমানদারগণ, তোমাদের তোমরা নিজেরাও জাহান্নাম থেকে বাঁচার পথে চলো, তোমাদের বিবিকে এবং ছেলে মেয়েকেও জাহান্নাম থেকে বাঁচার পথে চালাও। আমার ছেলে সাবালক হওয়ার আগে আগে জাহান্নাম থেকে বাঁচার পথে জীবনযাপন শিক্ষা দিতে হবে, যে আমার কাছে আমার ছেলের পাওনা, আমার মেয়েকে বিয়া দেওয়ার আগে আগে জাহান্নাম থেকে বাঁচার পথে জীবনযাপন শিক্ষা দিতে হবে আমার মেয়েকে আমার, যে আমার কাছে আমার মেয়ের পাওনা। বুঝে থাকলে বলুন, আমরা কতজন নিজের ছেলে মেয়ের পাওনা দিছি? খবর হই নাই, খালি শান্তি, খালি হুজুরের, খালি যত বড় হুজুর ভাই খালি হুজুর শান্তির জন্য দোয়া করেন, মুসলমান বড় অশান্তি দেন। মক্কা শরীফের ইমাম দিয়া দোয়া করাইলেও কোন কাজ হবে না, এটা দোয়ার ব্যাপার না, এটা দাওয়ার ব্যাপার। আগে দাওয়া পরে দোয়া, আগে ব্যবস্থা তারপরে দোয়া, ব্যবস্থা তুমি করতে হবে, দোয়া বুজুর্গ দিয়া করাইতে হবে, আগে ব্যবস্থা করো তারপরে দোয়া করাও। একটা গল্প আছে, এই গল্পটা শুন বুঝলি আপনারা বুঝতে পারবেন এখানে ব্যাপারটা কি। একজন বড় আলেম বুজুর্গের কাছে এক ব্যক্তি দিয়া বলে, হুজুর আমার কোন সন্তান আদি হয় না, আপনি দোয়া করে দিন আমাকে আল্লাহ যেন সন্তান দান করে। হুজুর ইচ্ছা মতো দোয়া করে দিন আল্লাহ তাকে একটা সন্তান দান করো, তার একটা সন্তান দান করো। এক বছর পরে এসে বলে, হুজুর আমার তো সন্তান হইল না, আপনি ভালো করে দোয়া করে দেন। পরের বছর আবার দোয়া করে দিলেন, এর পরের বছর আবার এসে বলে, হুজুর আমার তো কোন সন্তান আদি হইল না, আপনি কেমন দোয়া করেন? হুজুরেরও বিরক্ত লাগলো, এক বছর পরে পরে আসে আর বলে, সন্তান আদি হইল না, আমি কি দোয়া করলাম? হুজুর বিরক্ত হইয়া জিজ্ঞেস করে, এই বেটা বিয়া কটা করত? কয় না হুজুর বিয়া করছি না। আসলেন কেন? বিয়া না করলে বড় হুজুর দিয়ে দোয়া করলে সন্তান আসমান থেকে পড়বে না? নিজে বিয়া করে সন্তানের জন্য দোয়া শিখে হবে, বিয়া করার আগে না বিয়া করার পরে? বিয়া করার পরে। আমার পাওনাদারদের পাওনা দেওয়ার পরে শান্তির জন্য হুজুরের কাছে দোয়া চাইতে হবে। আমার পাওনাদারের পাওনা দেব না, মক্কা শরীফের ইমাম দিয়ে দোয়া করাইলেও শান্তি প্রতিষ্ঠিত হবে না। কথাটা কি আসাইবার জন্য কইলাম না বুঝাইবার জন্য? বিষয়টা কি বুঝতে পারলেন? বুঝে থাকলে বলুন, আমি যদি পাওনাদারের পাওনা দিই না, মক্কা শরীফের ইমাম দিয়া যদি দোয়া করাই শান্তির জন্য, আসবে শান্তি? আসবে না। আমি যদি বিয়া করি না, মক্কা শরীফের ইমাম সাহেব দিয়া সন্তানের জন্য দোয়া করাইলে সন্তান পাওয়া যাবে না? আল্লাহ সন্তান আসমান থেকে ঢেলে দেন না, আল্লাহ সন্তান দেন তোমার স্ত্রী করবে। তুমি আগে স্ত্রী গ্রহণ করো তারপরে দোয়া করাও, তুমি আগে পাওনাদারের পাওনা দাও তারপরে শান্তির জন্য আলেমদের কাছে দোয়া চাও। বুঝে থাকলে বলেন, মা বাপের ভাবনা আগে না সন্তানের ভাবনা আগে? সন্তানের ভাবনা, সন্তানের ভাবনা। এবার আসেন, আমি যদি সন্তান হইয়া থাকি, এবার আমার কাছে আমার মা বাবার কি ভাবনা? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানান ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফ্ফিন ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। আল্লাহ বলেন, তোমার উপর ফরজ করে দিলাম আল্লাহর ইবাদত করো আর মা বাবার সাথে সৎ ব্যবহার করো। নামাজ পড়া যেই রকম ফরজ, মা বাবার সাথে সৎ ব্যবহার করা সেই রকম ফরজ। সৎ ব্যবহারের ব্যাখ্যা কি? আল্লাহ সামান্য একটু ব্যাখ্যা দিয়েছেন আয়াতে, আর হাদিস শরীফে আল্লাহর রাসূল বিস্তারিত ব্যাখ্যা দিয়েছেন, মা বাবার সাথে সৎ ব্যবহার করবো আমি, এটা আমার কাছে আমার মা বাবার পাওনা। সৎ ব্যবহারের ব্যাখ্যা কি? আল্লাহ বলেন, ইম্মা ইয়াবলুগান্না ইন্নাকা তোমরা কেউ যদি মা কে অথবা বাবা কে অথবা উভয়কে নিজের জীবনে পাও, বিশেষত বৃদ্ধ অবস্থায় যদি পাও, তাহলে তোমার মা আর তোমার বাবা তোমাকে যদি কোনো একটা হালাল কাজের আদেশ করে আর সেই আদেশটা যদি তুমি পালন করো, পালন করার পরে যদি বলো ইস, বলেন একটা কাজ করার পরে মানুষ ইস বলে, কাজটা করতে গিয়ে আরাম পাইলে না দুঃখ হইলে, আল্লাহ বলেন তোমার মা বাবা তোমাকে কোনো হালাল কাজের আদেশ করলে আদেশটা পালন করার পরে যদি বলো ইস, তাহলে মা বাবার সাথে অসৎ ব্যবহার হইল, পালন না কইরা অসৎ ব্যবহার, না পালন কইরা অসৎ ব্যবহার, পালন কইরা অসৎ ব্যবহার হইল। তাহলে মুফাসসিরিন কেরাম লেখেন পালন কইরা ইস কইলে যদি অসৎ ব্যবহার হয় তাহলে সৎ ব্যবহার কিভাবে হবে? তফসিলে লেখা আছে তোমার মা বাবার সকল প্রকার হালাল কাজের আদেশ তুমি ইস বলতে পারবে না, উফ বলতে পারবে না, হাসি মুখে পালন করতে হবে, কষ্ট হইলেও মা বাবাকে বুঝতে দিতে পারবে না যে তোমার হুকুম পালন করতে আমার কষ্ট হয়েছে, হাসি মুখে পালন করলে মা বাবার সাথে সহ্য করবে। মা বাবার ভাবনা আছে কিনা আমার কাছে? এক ব্যক্তি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়া তার বাবার বিরুদ্ধে বিচার দিল, বলল হুজুর আমি যদি করি আর আমার বাবা খরচ করে ফেলেন আপনি বিচার করে দিন। রাসূল বললেন তোমার বাবাকে নিয়ে আসো বিচার করে দেবো। ছেলেটা বাড়িতে গেল তার বাবাকে নিয়ে আসতে, এই ফাঁকে দিয়া আল্লাহ রাসূলের কাছে জিব্রিল ফিরিস্তা পাঠিয়ে দিলেন, বললেন জিব্রিল যাও আমার নবীর কাছে গিয়া বলো এই ছেলেটা তার বাবাকে নিয়ে আসলে পরে তার বাবার মনে একটা দুঃখ আছে যেটা আজ পর্যন্ত মুখ দিয়ে উচ্চারণ করে নাই, কোন মানুষ শুনতে পারে নাই, ওই দুঃখটা কি জিজ্ঞাসা করিয়া শোনার পরে যেন বিচার করে। তারপরে ছেলেটা যখন তার বাবাকে নিয়ে আসলো, রাসূল তার বাবাকে জিজ্ঞাসা করলেন তোমার মনে কি দুঃখ আছে যা আজ পর্যন্ত কোনো মানুষের কাছে বলো নাই, আগে বলো তারপরে তোমার বিচার হবে। হাদিসের বাকি অংশ শোনার আগে যতটুকু শুনলেন এতটুকু বুঝে থাকতে বলুন, তার মনে যে একটা কথা আছে রাসূল জানলেন কিভাবে? ইব্রাহিমের মাধ্যমে আল্লাহ রাসূলকে জানাইয়া দিয়েছে। এই কথাটা অনেকে স্বীকার করতে চায়, যত নবী রাসূল যত কিছু জানে জেনেছেন, এমনকি আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ বলেন উতি তু ইলমাল আউয়ালিন ওয়াল আখিরিন, আমার আগে আল্লাহ দুনিয়াতে যত মানুষ পাঠাইছিলেন আমার পরে আল্লাহ দুনিয়াতে যত মানুষ পাঠাইবেন সারা দুনিয়ার সমস্ত মানুষকে আল্লাহ যে পরিমাণ ইলম দান করেছেন আর করবেন তার সমষ্টি একা আমি মুহাম্মদ রাসূলুল্লাহকে আল্লাহ দান করেছি। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন নবী রাসূলকে যে সমস্ত জগৎবাসীর চেয়ে বেশি এলিম দান করেন, দেখি তারা নিজে নিজেই এলিমগুলি এলিমের অধিকারী হইয়া যান না আল্লাহ তাদেরকে অবগত করেন? এই ব্যক্তির বাবার মনে দুঃখ আছে, আল্লাহ নবীকে কিসের মাধ্যমে অবগত করলেন? জিব্রিল ফিরিস্তা পাঠানোর মাধ্যমে অবগত করলেন। রাসূল জিজ্ঞেস করলেন তোমার মনে দুঃখটা কি বলো তারপরে তোমার বিচার হবে। ওই লোকটা বলে হুজুর আমার মনে দুঃখ আর কিছু নয়, এমন একদিন অতীতে ছিল যেদিন তার কোন অসুখ বিসুখ হইলে তারে কুলে নিয়ে তার মা আর আমি সারা রাত্রে বসে থাকতাম, আমাদের দানা ভানি খাওয়া চলত না, আমাদের ঘুম হইত না। অতীতে এমন একদিন ছিল যে রাত্রে যেদিন সে কোনো কিছু না খাইলে আমরা কোনো কিছু খাইতে পারতাম না, তার কোন অসুখ বিসুখ হইলে আমরা তার মা বাবা ঘুমাইতে পারতাম না। আমাদের অতীতকালে এমন একদিন ছিল কিনা যে বাবা শুধু রুজি করতেন আর আমি শুধু খরচ করতাম? ওইদিন কি বাবা আমার বিরুদ্ধে কোন আদালতে বিচার দিয়েছিলেন? ওই লোকের বাবা বলে হুজুর আজকে সে আপনার কাছে বিচার দিয়েছে, সে রুজি করে আর আমি খরচ করে ফেলি, আসল ঘটনা তার রুজি করা এক পয়সাও আমি খাই না, তার মাকে আর তার বোনকে খাওয়াই, আমি বৃদ্ধ হওয়ার কারণে আমি এখন রুজি করতে পারি না, এই জন্য তার সে আমার জোয়ান ছেলে সে রুজি করে তার রুজির পয়সা থেকে তার মারে খাওয়াই তার বোনদের খাওয়াই, এই আমার মনে দুঃখ। আল্লাহ রাসূল এই ব্যক্তির মনের দুঃখের কথা শুনে বিচারের রায় ঘোষণা করলেন আনতা ওয়া মালুকা লিআবিকা, তুমিও তোমার বাবার তোমার কামাই করা সম্পদ তোমার বাবা, তুমিও তোমার বাবার তোমার উপার্জিত সম্পদ তোমার বাবার। সামান্য একটু আলোচনা করলাম, আমি যদি সন্তান হইয়া থাকি আমার কাছে আমার মা বাবার ভাওনা আছে, আর আমি যদি মা বাবা হইয়া থাকি আমার কাছে আমার সন্তানের ভাওনা আছে, বুঝে থাকতে বলুন মা বাবা এবং সন্তান আদি যদি পরস্পরের ভাওনা আদায় করে না তাহলে পরিবারটা শান্তির পরিবার হবে না অশান্তির আগুন জ্বলবে। এবার বলুন আমাদের দাম্পত্য জীবনে আমাদের পারিবারিক জীবনে যত অশান্তি হয় এগুলি আসমান থেকে নাজিল হয় না, আমরা নিজের হাতে কামাই করি। এবার সামান্য একটু আলোকপাত করি, আমি যদি স্বামী হয়ে থাকি আমার কাছে আমার স্ত্রীর পাওনা আছে, আর কেউ যদি স্ত্রী হইয়া থাকে তাহলে তার কাছে তার স্বামীর পাওনা আছে। স্বামী যদি স্ত্রীর পাওনা আদায় করে দেয়, স্ত্রী যদি স্বামীর পাওনা আদায় করে দেয়, তাহলে ওই দাম্পত্য জীবনে দুনিয়াতেই বেহেস্তের সুখ শান্তি প্রতিষ্ঠিত হবে। স্ত্রী যদি স্বামীর পাওনা আদায় করে না, স্বামী যদি স্ত্রীর পাওনা আদায় করে না, দুনিয়াতেও অশান্তির সাগরে হাবুডুবু খেতে হবে, আখেরাতেও অশান্তির সাগরে হাবুডুবু খেতে হবে। সুতরাং সারা দুনিয়ার সমস্ত মানুষ দুনিয়ার জীবনে এবং আখেরাতের জীবনে শান্তির জীবন লাভের জন্য আল্লাহ যত বিধিবিধান দিয়েছেন, তেলাওয়াত আয়াতের মধ্যে তিন কাজের আদেশ আর তিন কাজের নিষেধ, এর মধ্যে প্রথম কাজটা হইল পাওনাদারের পাওনা আদায় করো। এই প্রথম এক নম্বরটা ছয়টা আদেশ নিষেধ আছে, এর মধ্যে শুধু এক নম্বরটার আলোচনা হচ্ছে যে আমি যে পাওনাদারের পাওনা আদায় করবো, আমি কার কার পাওনা আদায় করবো। তুমি আল্লাহর পাওনা আদায় করো, তুমি নবীর পাওনা আদায় করো, তোমার মা বাবার পাওনা আদায় করো, তোমার সন্তান আদির পাওনা আদায় করো, তুমি স্ত্রী হইয়া থাকতে তোমার স্বামীর পাক্কু আদায় করো, তুমি স্বামী হইয়া থাকতে তোমার স্ত্রীর পাক্কু আদায় করো। এখানেও আমাদের স্মরণ রাখার দরকার, স্বামী স্ত্রীর মধ্যে স্ত্রীর কাছে স্বামীর প্রাপ্য আগে নয়, স্বামীর কাছে স্ত্রীর প্রাপ্য আগে। স্বামীর অধিকার স্ত্রীর উপর ততক্ষণ পর্যন্ত প্রতিষ্ঠিত হয় না যতক্ষণ পর্যন্ত স্ত্রীর অধিকার স্বামীর উপর প্রতিষ্ঠিত না হয়। বুঝে থাকলে বলুন, স্বামীর অধিকার আগে না স্ত্রীর অধিকার আগে? স্ত্রীর অধিকার আগে। স্ত্রীর অধিকার আগে। একটু বিস্তারিত বললেই বুঝে ফেলবেন স্ত্রীর অধিকার আগে কিভাবে। স্ত্রীর প্রথম নম্বর অধিকার হইল স্বামীর কাছে, আর বিয়ের আগদের আগেই, বিয়ের আগদের মা বাবার কাছে সন্তানের জন্মের আগেই কিছু ধারণা আছে। ঠিক তেমনি ভাবে স্বামীর কাছে স্ত্রীর বিয়ার আগদের আগেই একটা ভাবনা আছে, বিয়ার আগদুই হয় না এখনো, এখনো একটা ভাবনা আছে। এই ভাবনাটা হইল বিয়া সাদির কথা ঠিকঠাক হয়ে গেছে, বিয়া হবে, আগদের আগেই মোহর ধার্য কর, আগদের আগেই মোহরের পরিমাণ ধার্য কর। এই মোহরটা সম্পর্কে আল্লাহ কোরআনে আয়াতে বলেন, লাকাদ আলিমনা মা ফারাদনা আলাইহিম ফি আযওয়াজিহিম, হে মুসলমান পুরুষেরা, তোমাদের স্ত্রীর মোহরানাটা আমি আল্লাহ তোমাদের উপর ফরজ করে দিলাম। মোহর আদায় করা ফরজ, ফরজ মোহর আদায় করব, ফরজ আদায় করব। দাহ্য হইলে পরিমাণ না, দাহ্য না হইলে দাহ্য করার টাইম আদ্যের পরে না আদ্যের আগে, আদ্যের আগে মোহর দাহ্য করে নিতে হবে। এটা স্ত্রীর ভাওনা স্বামীর কাছে আদ্যের আগে। দুই নম্বর, আদ্যের সাথে সাথেই স্ত্রীর মোহরের পাওনা আদায় করে দাও। সামান্য যদি আদায় করো না তাহলে বাসর করে তোমার স্ত্রীর অধিকার আছে এই কথা বলার, যে আমার দাহ্য করা মোহর কিছুও তুমি আদায় করনি, কাজেই আমার মোহর আদায় না করা পর্যন্ত আমার গায়ে তোমাকে স্পর্শ করতে দেব না, বলার অধিকার আছে। বুঝে থাকলে বলুন কার অধিকার? স্ত্রীর অধিকার। প্রথম নম্বর অধিকার আগদের আগে মোহর দাহ্য করো, দুই নম্বর অধিকার আগদের সাথে সাথে মোহরের মোহর পরিশোধ করে দাও, বিরক্ত হইয়ে নয়। আল্লাহ বলেন, ওয়াতুহুন্না সাদুকাতিহিন্না নিহলাতান, তোমরা তোমাদের স্ত্রীদের মোহর খুশি মনে আদায় করে দাও। আমি যদি আপনার কাছে পাঁচ টাকার পাওনাদার হই, পাঁচ টাকা আদায় করার সময় আপনি বিরক্ত হওয়ার কোন যুক্তি আছে না? খুশি মনে আদায় করবে, স্ত্রী আপনার কাছে মোহরের পাওনাদার, আল্লাহ বলেন খুশি মনে আদায় করো, বিরক্ত হই আদায় করবা, এইটা আদায় হবে না আরো জুলুম হবে। আমাদের বাংলাদেশে একদিন আমি একটু জিজ্ঞেস করলাম যে তুমি যে এত বাহাদুরি করো নারীর মর্যাদা নিয়ে আর নারীর অধিকার নিয়ে, তোমার স্ত্রীর মোহর আদায় করছ? বাংলাদেশে এমন লোকের অভাব নাই, নারীর মর্যাদা নিয়ে রাজপথে নাচে লাফায়, নারীর অধিকারের দাবি নিয়ে রাজপথে নাচে আর লাফায়। জিজ্ঞেস করলাম, বেটা তোর বউ মোহর আদায় করছ? কয়টা বাসর গরো এই মাছ লইয়া লাইছি, বাসর গরো কেমনে মাছ লইলে, কয় বাসর গরো যখন আমার কাছে আইনি আমার বউরে দিছে, আমি কইছি তলে সই যাবো না, মোহর মোহরের যেটা মোহর যেটা ফুরে যাই সস মাছ না করলে, যে মোহর ফুরে আইস আমার সাথে তোর অভিভাবকের মাধ্যমে, এটা যদি মাফ করস্তাতে সই যাবো না তোরে, যে স্ত্রী নিজের বাবা ছাড়িয়া মা ছাড়িয়া ভাই বোন ছাড়িয়া বাড়ি ঘর ছাড়িয়া আত্মীয় স্বজন ছাড়িয়া একমাত্র স্বামীর মুখের দিকে ছাড়িয়া সবকিছু ছাড়িয়া একবারই এক দেশ থেকে আরেক দেশে চলে গেল, ওই লোকটা যদি কয় তোরে সই যাবো না মাফ না করলে, তাহলে কি মাফ করা ছাড়া উভয় থাকে? আমি জিজ্ঞাস করলাম এটা খুশিতে মাফ করলো না চাপের মুখে মাফ হইল? তুই একটা ডাকাত, তুই বাসর করের ডাকাত, এইরকম কিছু আছে হাওরের ডাকাত, হাওরের ডাকাইতে গল্প হইল, এক লোক হালের বলদ বিক্রি করছে ২০,০০০ টাকা মেয়ে দিয়ে, ২০,০০০ টাকা নিয়ে বাজার থেকে যখন বাড়িতে রওনা হইল রাস্তায় ডাকাতে ফাইল, ডাকাতে ভাই কয় গরু যে বাজারও নিচ্ছে বিক্রি করছে কয় বিক্রি করছি, কয় কত টাকা, কয় ২০,০০০ টাকা, কয় এখনই দিবে না তোর বুকে চুরি ঢুকাইয়া দেবো, কয়টা চুরি ঢুকাইস না দেখা লইয়া দা, দিয়া দিছে ২০,০০০ টাকা ডাকাতে রাতে, দিয়া চলে যাচ্ছে ডাকাত পিছন দিক থেকে ডাকা, এই শোন বলেছে এখন না হোকে নার তো কিছু নাই, দিয়া দিলাম তো সব, কয় দিছস ঠিক আছে, তোর কোন দাবি দেওয়া আছে না দাবি মাফ করে গেছো সেটা কম, কয় না সাহ কোনো দাবি নাই, না সাহ কোনো দাবি নাই, আমাকে মারবেন না কোনো দাবি নাই, দাবি মুক্ত করে দিলাম, এই আওয়ারের দেখাইতে যেমন ভাবে দাবি মুক্ত হইছে, এই বাসরের দেখাইতে তেমনি ভাবে দাবি মুক্ত হইছে, ওইটা ওইটা আওয়ারের দেখাইতে আর এইগুলো বাসরের দেখাই, দুটাই ডাকা, দুটাই ডাকা, বুঝে থাকলে বলুন স্বামীর কাছে স্ত্রীর ভাবনা আসেনি, দুই নম্বর ভাবনাটা কি মোহর আদায় করা, দুই নম্বর ভাবনাটা কি মোহর আদায় করা, তিন নম্বর ভাবনা সারা জীবনের লালন পালনের দায়িত্ব গ্রহণ করা, সারা জীবন ইসলামের বিধান মতে কুরআনের আইন মতে কোন বাবার ঘরে যখন ছেলে জন্মগ্রহণ করে ছেলে যতক্ষণ পর্যন্ত নাবালক থাকবে ততক্ষণ পর্যন্ত লালন পালন করা বাবার দায়িত্ব, সাবালক হইলে ছেলেকে লালন পালন করা ইসলামের বিধানে বাবার দায়িত্ব নয়, কোন বাবা যদি সাবালক ছেলেকে লালন পালন করে এটা তার দয়া, সাবালক ছেলের পাওনা নয় বাবার কাছে লালন পালন, নাবালক থাকা অবস্থায় লালন পালন করা বাবার দায়িত্ব, ছেলে সাবালক হইলে বাবা লালন পালনের দায়িত্বশীল নয়, পারলে সেটা হবে তার দয়া, কিন্তু মেয়ের বেলায় সাবালক নাবালক কোন প্রশ্ন নাই, যতদিন পর্যন্ত বিয়ে না হবে ততদিন পর্যন্ত মেয়েকে লালন পালন করা বাবার উপর ফরজ, ইসলামের বিধানের এই অংশটা বুঝে থাকলে বলুন বাবার কাছে ছেলের ফেসিলিটি বেশি না মেয়ের ফেসিলিটি বেশি? তাহলে ইসলাম নারীদেরকে পুরুষদের সমান অধিকার দিল, নারীদেরকে পুরুষের উপর অগ্রাধিকার দিল, ইসলামে দেয় অগ্রাধিকার তারা বলে সমান অধিকার, ঠগাই লোকে জিতাই লোকে যারা সমান অধিকার বলে তারা ঠগাইল, ইসলাম জিতাইল, কথা বুঝলেন কিনা? তারপর মেয়ে বিয়ের পর থেকে মরণ পর্যন্ত লালন পালনের দায়িত্ব কার? বিয়ের আগ পর্যন্ত কার? বাবা। বিয়ের পর থেকে মরণ পর্যন্ত লালন পালনের দায়িত্ব স্বামীর, এই মেয়ের গর্ভ থেকে যে সমস্ত সন্তানাদি হবে সেগুলির লালন ফলনের দায়িত্ব স্বামীর, বিয়ের আগ পর্যন্ত লালন ফলন বাবা করবে, বিয়ের পর থেকে মেয়েটাকেও লালন ফলন করবে স্বামী, মেয়ের গর্ভজাত সন্তানদেরকেও লালন পালন করবে স্বামী, সুতরাং এই মেয়ের জীবনযাপনে খরচের জন্য কোন তহবিল গঠনের দরকার নাই, কথা বুঝলেন কিনা? এই মেয়ের জীবনযাপনে কোন তহবিল গঠনের দরকার আছে? দরকার নাই, পক্ষান্তরে ছেলে যেদিন থেকে সাবালক হবে সেদিন থেকে বাবার কোন লালন পালনের দায়িত্ব নাই, নিজের লালন পালনের দায়িত্ব নিজেই বহন করতে হবে, ছেলে যখন থেকে বিয়ে করবে বউ ফেলার দায়িত্ব নিজেই বহন করতে হবে, ছেলের ঘরে যখন সন্তানাদি হবে এদের লালন পালনের দায়িত্ব নিজেই বহন করতে হবে, সুতরাং বাবার সম্পত্তিকে ছেলে যে পরিমাণ উত্তরাধিকার পায় তিন খাতে খরচ হয়ে যায়, নিজের লালন পালনে, স্ত্রীর লালন পালনে, সন্তানাদির লালন পালনে। বাবার সম্পত্তিতে মেয়ে যে পরিমাণ উত্তরাধিকার পায়, নিজের লালন পালনেও খরচ হয় না, স্বামীর লালন পালনেও খরচ হয় না, সন্তানের লালন পালনেও খরচ হয় না। এবার বুঝে শুনে বলুন, মেয়ে বাবার সম্পত্তিতে যা পাইল কোনো খরচই হইল না, ছেলে যা পাইল তিন খাতে খরচ হইয়া গেল। এখন ছেলেকে কি পরিমাণ দেওয়া দরকার আর মেয়েকে কি পরিমাণ দেওয়া দরকার? এবার বলেন, ছেলেকে ছেলেকে যে পরিমাণ দেওয়া দরকার মেয়েকেও সেই পরিমাণ দেওয়া দরকার? কেন? মেয়ের কোনো খরচ হই নাই, ছেলের তিনটা খরচ আছে। তারপরও আল্লাহ ফকরুল আলামিন বলেন, বাবার সম্পত্তি থেকে মেয়েকে বঞ্চিত করা যাবে না, ছেলে যে পরিমাণ পাবে তিনটা খরচের জন্য, এর অর্ধেক পরিমাণ মেয়ে পাবে কোনো খরচ না থাকা সত্ত্বেও। কোন খরচ না থাকা সত্ত্বেও যে ছেলেকে তিন খাতের খরচ থাকা সত্ত্বে উত্তরাধিকার দেওয়া হয়েছে, এই ছেলের বোনকে কোন খরচ না থাকা সত্ত্বেও মেয়েকে বাবার সম্পত্তিতে উত্তরাধিকার দেওয়া হয়েছে। নারীদের এই মর্যাদা, নারীদের এই অধিকার পুরুষের উপর কোরআনের বিধান ছাড়া, ইসলামের বিধান ছাড়া আর কেউ দিতে পারে না। মেয়েদের এই প্রাপ্য কি কেউ দেয়? বাবার সম্পত্তিতে মেয়ের প্রাপ্যটা কোন ভাইয়েরা দেয় না? প্রথম দফা ভাইয়েরা ঠগায় দেয় না, আর ভাইয়েরার কাছ থেকে লড়াই করে বিচার আদালত করে যে কিছুটা উদ্ধার করতে পারে, যেইটুকু উদ্ধার করতে পারে সেইটুকু স্বামী মেরে দেয়। এই হল আমাদের সমাজের নারীর মর্যাদা এবং অধিকারের ধ্বজা নারী স্লোগানদারীদের দুঃখাবাদীর রূপরেখা। স্বামীর কাছে স্ত্রীর প্রথম পাওনা হইল মোহর ধার্য কর, দুই নম্বর পাওনা মোহর পরিশোধ কর, তিন নম্বর পাওনা সারা জীবন লালন পালনের দায়িত্ব বহন কর, চার নম্বর পাওনা সারা জীবন বসবাসের উপযোগী বাড়িঘর প্রদান করতে হবে। সারা জীবন বসবাসের উপযোগী কি দিতে হবে? বাড়িঘর দিতে হবে। পাঁচ নম্বর পাওনা হইল স্বামীর কাছে যেভাবে জীবনযাপন করলে শান্তির জীবন হয় দুনিয়াতেও আখেরাতেও, ওইরকম শান্তির জীবনযাপনের ব্যবস্থা শিক্ষা দিতে হবে। যে স্বামীর কাছে স্ত্রীর পাঁচ নম্বর পাওনা সবগুলি পাওনা আদায় করতে যদি স্বামী রাজি হয়, তাহলে এর পরে স্ত্রীর উপর স্বামীর পাওনা প্রতিষ্ঠিত হয়। এবার বুঝে থাকলে বলুন, স্বামী স্ত্রীর মধ্যে কার পাওনাটা আগে? স্ত্রীর সর্বমোট পাওনা কটা? আমি যদি জানিই না তাহলে আমার স্ত্রী ভাওনা আদায় করবো বলে? প্রত্যেকটা স্বামীর জানা থাকতে হবে কিনা আমার কাছে আমার স্ত্রীর কি কি ভাওনা আছে, যদি পরিশোধ করি না তাহলে আমার দাম্পত্য জীবন সুখের হবে না অশান্তির হবে? এবার বলেন, আমাদের দাম্পত্য জীবনের অশান্তির জন্য দায়ী কে? আমরা নিজেরাই দায়ী। এবার যে স্বামী স্ত্রীর পাঁচটা পাওনা আদায় করতে রাজি আছে, এবার এই স্ত্রীর উপর স্বামীর কিছু অধিকার প্রতিষ্ঠিত হবে। এক নম্বর, তুমি স্বামীর গড় করতে হবে, স্বামীর গড়ে থাকতে হবে। মা বাবাকে দেখতে হইলে স্বামীকে বলে যাবে, আমি এতদিনের জন্য যাই আমার মাকে দেখে আসবো, আমি এতদিনের জন্য যাই আমার বাবাকে দেখে আসবো। বাবার বাড়ি যাইতে হইলে যাইবা, কিন্তু গড় করতে হবে স্বামীর। দুই নম্বর, স্বামীর সন্তান তোমার গর্বে ধারণ করতে হবে। তিন নম্বর, স্বামীর সন্তান প্রসবের কষ্ট সহ্য করতে হবে। চার নম্বর, স্বামীর সন্তান লালন পালনের দায়িত্ব বহন করতে হবে। পাঁচ নম্বর, স্বামীর অবর্তমানে স্বামীর গড় রক্ষণাবেক্ষণ করতে হবে। এই পাঁচটা দায়িত্ব হইল স্ত্রীর, পাঁচটা অধিকার হইল স্ত্রীর উপর স্বামী। বুঝে থাকলে বলুন, স্বামীর কাছে স্ত্রীর অধিকার পাঁচটা, স্ত্রীর কাছে স্বামীর অধিকার পাঁচটা। সাতটা আগে স্ত্রীটা আগে হইলে ইসলাম নারী পুরুষের অধিকার সমান করল না পুরুষের উপর স্ত্রীর অগ্রাধিকার দিল? যার একটা পক্ষের অগ্রাধিকার যেখানে আছে সেখানে সমান অধিকারের দাবি তোলা, এর নাম জিতানি না ঠগানি। সুতরাং যারা সমান অধিকার বলে এরা ঠগায়, জিতাইতে পারে না। আমি পরিষ্কার ভাষা বলতে চাই, যারা নারী পুরুষ সমান অধিকার বলে, এই সমস্ত পুরুষেরা বিয়ে করলে পরে একটা সন্তান স্ত্রীর গর্বে দিয়া আর একটা সন্তান নিজের গর্বে নিয়ে যায় না, সবগুলি সন্তান একতরফা স্ত্রীর গর্বে দেয়? স্লোগান দিছিল কি আর কাজ করলো কি? স্লোগান কি দিল আর কাজটা কি করলো? দোকানদের সমান অধিকারের অথচ কাজ করলো সব একতরফা, একটা সন্তানে একটা বৎসর পর্যন্ত পেটে নিয়ে চলাফেরা করা কষ্ট কিনা করছো না? এই সন্তানটাকে প্রসব করা কষ্ট কিনা করছো না? এই সন্তানটাকে দুই বৎসর পর্যন্ত স্তনের দুধ পান করানির কষ্ট আছে? এই সন্তানটাকে সাত বৎসর থেকে দশ বৎসর পর্যন্ত লালন পালন করার কষ্ট আছে? সবগুলি সন্তান গর্ভধারণের কষ্ট, প্রসবের কষ্ট, লালন পালনের কষ্ট একতরফা আমার স্ত্রীকে দিলাম, একটা সন্তানকেও গর্ভধারণের কষ্ট আমি সহ্য করলাম না, প্রসব করার কষ্ট আমি সহ্য করলাম না, একটা সন্তানকেও লালন পালনের কষ্ট আমি সহ্য করলাম না, রাজপথে নাচলাম আর সমান অধিকারের স্লোগান দিলাম, আমার মতো বাটপার আর কে হতে পারে? এক দুইটা উদাহরণস্বরূপ শুধু বলছি যে আল্লাহ বলেন ইন্নাল্লাহ ইয়ামুরু বিল আদল, আল্লাহ ইনসাফের আদেশ করছেন, তোমরা ইনসাফ করো অর্থাৎ ফাওনাদারের ফাওনা আদায় করো। কোন কোন ফাওনাদার আমার কাছে আছে, কিভাবে আদায় করতে হবে? শুধু এক্সাম্পল স্বরূপ এক দুইটা কথা বলছি, আগেই বলেছি বিস্তারিত বলা, একদিনে বলে শেষ করার কোন উপায় নেই। আশা করি মোটামুটি বুঝতে পেরেছেন বন্দার কাছে আল্লাহর ভাওনা কি, আল্লাহর কাছে বন্দার ভাওনা কি। মোটামুটি বুঝতে পেরেছেন উম্মতের কাছে নবীর ভাওনা কি, নবীর কাছে উম্মতের ভাওনা কি। আশা করি মোটামুটি বুঝতে পেরেছেন মানুষের কাছে ফিরিস্তার এবং জীব জানোয়ারের ভাওনা কি, জীব জানোয়ারের কাছে মানুষের এবং ফিরিস্তার কাছে মানুষের ভাওনা কি, মা বাবার কাছে সন্তানের ভাওনা কি, সন্তানের কাছে মা বাবার ভাওনা কি, স্বামীর কাছে স্ত্রীর কি পাওনা, স্ত্রীর কাছে স্বামীর কি পাওনা। এবার আসেন, আমি যদি শিক্ষক হয়ে থাকি আমার কাছে আমার ছাত্রদের ভাওনা আছে, আর আমি যদি ছাত্র হইয়া থাকি আমার কাছে আমার শিক্ষকের ভাওনা আছে। শিক্ষকের কাছে ও ছাত্রর পাওনা দুইটা, ছাত্রর কাছে ও শিক্ষকের ভাওনা দুইটা। তবে শিক্ষকের কাছে ছাত্রর ভাওনা আগে, ছাত্রর কাছে শিক্ষকের ভাওনা পরে। বুঝে থাকলে বলুন আল্লাহর বিধানে শিক্ষকের কাছে ছাত্রর ভাওনা যে আগে কতটা, দুইটা। এক নম্বর, যে শিক্ষার দ্বারা মানুষ হওয়া যায় ওই শিক্ষা দিতে হবে, যে শিক্ষার দ্বারা মানুষ হওয়া যায় ওই শিক্ষা দিতে হবে। দুই নম্বর, শুধু শিক্ষা দিয়া ছেড়ে দিলে চলবে না, দীক্ষা দিতে হবে। শিক্ষা দেওয়া, মানুষ গড়ার শিক্ষা দেওয়া, মানুষ গড়ার দীক্ষা দেওয়া, এই দুইটা জিনিস উস্তাদের কাছে ছাত্রর পাওনা। বুঝে থাকতে বলুন শিক্ষকের কাছে ছাত্রর ভাওনা কটা, একটা হইল শিক্ষা দেওয়া, একটা হইল দীক্ষা দেওয়া। কিসের শিক্ষা, কিসের দীক্ষা? মানুষ গড়ার শিক্ষা, মানুষ গড়ার দীক্ষা। এই মানুষ গড়ার একটা উদাহরণ দিচ্ছি, জীব জানোয়ার বাচ্চা দিতে হইলে, গুড়া বাচ্চা দিতে হইলে গুড়িকে বিয়া করতে হবে, ফাটা বাচ্চা দিতে হইলে ফাটিকে বিয়া করতে হবে, ষাঁড় বাচ্চা দিতে হইলে গাভীকে বিয়া করতে হয়, কুকুর বাচ্চা দিতে হইলে কুকুরিকে বিয়া করতে হয়, না বিয়া সারাই বাচ্চা জন্ম দেয়, বিয়া সারাই বাচ্চা জন্ম। মানুষও যদি বিয়া সারাই বাচ্চা জন্ম দেয়, তাহলে বাচ্চা জন্ম দেওয়ার বেলায় মানুষে আর পশুতে ব্যবধান থাকে থাকে না? সুতরাং আমি যদি শিক্ষক হইয়া থাকি আমার ছাত্রকে এই কথা শিক্ষা দিতে হবে যে বিয়ের মাধ্যমে সন্তান জন্ম দিলে মানুষের মতো দেওয়া হইল, বিয়া ছাড়া সন্তান জন্ম দিলে কুকুর কুকুরির মতো সন্তান জন্ম দেওয়া হইল, এই কথা আমার ছাত্রকে শিক্ষা দিতে হবে। বাস্তব জীবনে যেন আমার ছাত্র বিয়ে না করে কোন নারীর সাথে বাচ্চা জন্ম দেওয়ার মতো কাজ, যৌন আনন্দ করতে না যায়, ওই রকম চরিত্রবান রূপে আমার ছাত্রকে আমার গড়ে তুলতে হবে, যে আমার কাছে ছাত্র হিসেবে তার প্রাপ্য। সবাই একটু উদাহরণ দিলাম, বুঝবেন কিনা দেখুন তো। তাহলে উস্তাদের কাছে ছাত্রর ভাওনা কটা, একটা হলো মানুষ গড়ার শিক্ষা দাও, আর একটা হলো মানুষ গড়ার শিক্ষা দাও। তেমনি ভাবে ছাত্রর কাছে উস্তাদের ভাওনা দিত, আমার দেওয়া শিক্ষা তোমার গ্রহণ করতে হবে, আমার দেওয়া দীক্ষা তোমার গ্রহণ করতে হবে, এটা হলো ছাত্রর কাছে উস্তাদের ভাওনা। এবার আসুন, আপনি যদি পীর হয়ে থাকেন তাহলে আপনার কাছে মুড়িদের ভাওনা আছে, আর আপনি যদি মুড়ি দিয়ে থাকেন তাহলে আপনার কাছে ফিরের ভাওনা আছে। আমি যদি জানি ওই না আমার মুড়িদের কি ভাওনা আমার কাছে আছে, তাহলে মুড়িদকে দেবো আমি, মুড়িদের ভাওনা আদায় করবো, করবো না। তামিল পীরে জানে মুড়িদের কি ভাওনা আছে তার কাছে এবং তা পরিশোধও করে, বন্ড ভীরে মুড়িদের কোনো ভাওনা আছে বলে জানেই না। বন্ড ভীরেরা মনে করে আমার কাছে আমার মুড়িদানের কোনো ভাওনা নাই, আমার মুড়িদানের কাছে আমার ভাওনা আছে। কি ভাওনা? তারা শুধু দেবে আর আমি শুধু খাবো। বন্ড ভীরের কাছে মুড়িদানের কোন ভাবনা নাই, মুড়িদানের কাছে বন্ড ভীরের ভাবনা। মুড়িদান খালি দিত আর হেখালি খাইত, কথা বুঝলেন কিনা দেখেন। কামিল পীর হয়ে থাকলে আগে মুড়িদানের পাওনা পীরের কাছে, এরপরে হইল পীরের ভাবনা মুড়িদানের কাছে। কামিল পীরের কাছে মুড়িদানের একটা মাত্রই পাওনা, বুঝে থাকতে বলুন, পীরের কাছে মুড়িদের ভাওনা কতটা? একটা। ঠিক তেমনি ভাবে মুড়িদের কাছেও কামিল পীরের ভাওনা একটা, পীরের কাছে মুড়িদের ভাওনাটা আগে। কি ভাওনা? তুমি আমাকে আল্লাহ চিনাইয়া দিতে হবে। মুড়িদানরে আল্লাহ চিনাইয়া দেওয়া, এটা হইল মুড়ি পীরের কাছে মুড়িদের ভাওনা। পীরে যদি মুড়িদরে আল্লাহ চিনাইয়া দেয় না, তাহলে আর কেউ কাউকে আল্লাহ চিনাইয়া দিতে পারবে না। আল্লাহ চিনাইয়া দেওয়ার জন্য পীরের কাজ। আল্লাহ চিনানের ব্যাখ্যা কি? মুফাসসিরিন কেরাম তাফসীরের কিতাবে লিখেছেন, আল্লাহ চিনানের ব্যাখ্যা হল একটা সহজ উদাহরণের মাধ্যমে। আপনাদের এই বিশাল রাষ্ট্র আমেরিকার বর্তমান প্রেসিডেন্ট বারাক হুসেন ওবামা, এই ওবামাকে যদি আপনারা চীনের মতো চিনেন, যে ইনি পৃথিবীর সবচেয়ে বড় শক্তিশালী রাষ্ট্রের প্রধান শাসনকর্তা, এই কথাটা যদি জানেন, তাইলে কোন অস্ত্র নিয়ে তার উপর হামলা করতে সাহস করবেন? করবেন? করবেন না। কেন? যে ক্ষমতা তার কাছে, আমার 14 গোষ্ঠীর 12টা বাধাই দিবে। তার কোন আইন মানি না বলার সাহস পাইবেন না, নিরিবিলি পালন করবেন। তাইলে কোন শক্তিধরকে চিনার মানে হইল তার বিরুদ্ধে বিদ্রোহ না করা, তার সকল বিধিনিষেধ শান্ত মনে মানিয়া লওয়া। ঠিক তেমনি ভাবে আল্লাহকে চিনার মানে হইল আল্লাহর হুকুম বিরোধী কোন কাজ না করা, সকল কাজ আল্লাহর হুকুম মোতাবিক করা। সুতরাং মুরিদকে যেভাবে গড়ে তুললে কোন আল্লাহর হুকুমের বিরুদ্ধে কোনো কাজ করে না, আল্লাহর যাবতীয় হুকুম সঠিকভাবে পালন করে, এইভাবে মুরিদের জীবন গড়ে দিতে পারলে পীর মুরিদকে আল্লাহ চিনাইয়া দিতে পারল। এটি হল পীরের কাছে মুরিদের পাওনা। কামিল পীর মুরিদ করে মুরিদানকে আল্লাহ চিনাইয়া দেওয়ার জন্য, বন্ড পীর মুরিদ করে মুরিদানের ধন সম্পদ ছিনাইয়া নেওয়ার জন্য। চিনাইয়া দেওয়া আর সিনাইয়া নেওয়া, এই বেশ বুঝলেন নাই কথাটা? কামিল পীর মুরিদ করে মুরিদানকে আল্লাহ চিনাইয়া দেওয়ার জন্য, বন্ড পীর মুরিদ করে মুরিদানের ধন সম্পদ সিনাইয়া নেওয়ার জন্য। এই হইল কামিল পীরে আর বন্ড পীরে বেশ। এই জন্য বন্ড পীরের কাছে মুরিদানের কোন ভাওনা নাই, মুরিদানের কাছে শুধু তার একতরফা ভাওনা। কামিল ফিরের কাছে মুড়িদানের ভাওনা আগে। কি ভাওনা? আমাকে আল্লাহ চিনাইয়া দিতে হবে, তারপরে মুড়িদানের কাছে ফিরের ভাওনা। কি ভাওনা? আমি তোমারে যা চিনাইয়া দিলাম তা তোমার গ্রহণ করতে হবে। বুঝে থাকে বলুন, ফিরের কাছে মুড়িদের ভাওনা আছে কিনা? মুড়িদের কাছে ফিরের ভাওনা আছে কিনা? দিলেই দুনিয়া আখেরাতে শান্তি, না দিলেই দুনিয়াতে অশান্তি, আখেরাতেও অশান্তি। এখন আমি যদি পাবলিক হইয়া থাকি, তাহলে আমার কাছে সরকারের ভাওনা আছে। আমি যদি সরকারি লোক হইয়া থাকি, তাহলে আমার কাছে সমস্ত পাবলিকের ভাওনা আছে। সরকারের কাছে পাবলিকের কি ভাওনা, পাবলিকের কাছে সরকারের কি ভাওনা? সরকারের কাছে সর্বমোট, পাবলিকের সর্বমোট ভাওনা হইল ছয়টা, আর পাবলিকের কাছে সরকারের ভাওনা মাত্র একটা। বুঝে থাকলে বলুন, সরকারের কাছে পাবলিকের ভাওনা কতটা? ছয়টা। আর পাবলিকের কাছে সরকারের ভাওনা কতটা? একটা। সরকারের ভাওনাটা আগে বলি। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনের আয়াতে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহা ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম। হে ঈমানদারগণ, আল্লাহর হুকুম পালন করো, রাসূলের হুকুম পালন করো, উলুল আমরের হুকুম পালন করো। আল্লাহর হুকুম পালন করলে আবার রাসুলের হুকুম পালন করতে যাব কেন? তার কারণ হল, রাসুলের হুকুম আল্লাহর হুকুমের বিরুদ্ধে নয়, আল্লাহর হুকুমের ওই ব্যাখ্যা, আল্লাহর হুকুমের ওই ব্যাখ্যা। আর আল্লাহর হুকুম পালন করব, রাসুলের হুকুম পালন করব, সাথে সাথে উলুল আমরের হুকুম পালন করো। আল্লাহ বলেন, উলুল আমর কি? মুফাসসিরিন কেরাম লিখেছেন, উলুল আমরের দুই ব্যাখ্যা, এক ব্যাখ্যা হইল তোমার সরকার, উলুল আমরের এক ব্যাখ্যা হইল সরকার। হে মুমিনগণ, মুসলমানগণ, ইমানদারগণ, যে দেশেই বসবাস করো না কেন, এই দেশের সরকারের হুকুম মানিয়া চল, এটা তোমার উপর ফরজ। সরকার যদি অমুসলমান হয় আর জনগণ যদি মুসলমান হও, আর সর তোমার অমুসলমান সরকারে যদি এমন হুকুম দেয় যে হুকুমের কারণে তোমার ইমান নষ্ট হয় না, যে হুকুমের কারণে তোমার আমল নষ্ট হয় না, বরং যে হুকুমের দ্বারা তোমার শান্তির ব্যবস্থা হয়, তোমার সমাজের উন্নতির ব্যবস্থা হয়, রাষ্ট্রের উন্নতির ব্যবস্থা হয়, এমন হুকুম যদি অমুসলিম সরকারেও দেয়, তুমি যদি মুসলমান নাগরিক হইয়া থাকো, এই অমুসলিম সরকারের হুকুম মানা তোমার উপর আল্লাহর বিধান মতে ফরজ। এর একটা উদাহরণ বুঝি, আপনারা গাড়ি চালান না এই দেশে, গাড়ি চালাবার সময় রাস্তার মধ্যে ট্রাফিক সিগন্যাল থাকে না, ট্রাফিক সিগন্যাল এর সিস্টেমটা পালন করলে আমাদের ইমান নষ্ট, আমল নষ্ট হয় না, পালন করলে আমাদের এই অশান্তির হাত থেকে বাঁচার ব্যবস্থা হয়, অ্যাক্সিডেন্ট থেকে বাঁচার ব্যবস্থা হয়। সুতরাং অমুসলিম সরকারের যে আদেশ পালন করলে তোমার ইমান নষ্ট হয় না, তোমার আমল নষ্ট হয় না, তোমার শান্তির ব্যবস্থা হয়, দেশের উন্নতির ব্যবস্থা হয়, এমন হুকুম অমুসলিম সরকারে দিলেও মুসলমান জনগণের জন্য পালন করা ফরজ। এক কথায় সরকারের আনুগত্য করা, এটা হল জনগণের কাছে সরকারের পাওনা। বুঝে থাকলে বলুন, জনগণের কাছে সরকারের পাওনা কতটা? একটা। জনগণের কাছে সরকারের ভাওনা কতটা? একটা। কি ভাওনা? আনুগত্য করো, তার আদেশ পালন করো, তার আদেশ তোমার উন্নতির জন্য, তোমার দুনিয়ার উন্নতির জন্য, তোমার দেশের উন্নতির জন্য, সমাজের উন্নতির জন্য, তোমার অর্থনীতির উন্নতির জন্য, এই হুকুম যদি তোমার ইমান নষ্ট না করে, আমল নষ্ট না করে, সরকার অমুসলিম হইলেও তার হুকুম পালন করো। এটা হইল উলুল আমরের এক ব্যাখ্যা। উলুল আমরের আরেক ব্যাখ্যা হইল, তোমরা যদি কোরআন হাদিসের গভীর জ্ঞান না রাখো, কোরআনে অনেক কথা সুস্পষ্ট ভাবে বলা হয়েছে, অনেক কথা অস্পষ্ট ভাবে ব্যাখ্যা সাপেক্ষ ভাবে বলা, যে সমস্ত বিষয় কোরআনে হাদিসে সুস্পষ্ট ভাবে বলা হয়েছে, এই সমস্ত বিষয়ে কোরআনে ফাইয়া যদি অনুসরণ করো সেটা হবে আল্লাহর হুকুম মানা, হাদিসে ফাইয়া যদি অনুসরণ করে তাহলে সেটা হবে রসুলের হুকুম মানা। কিন্তু কোরআনে হাদিসে যে বিষয়ের বিধান উল্লেখ নাই, অথবা উল্লেখ আছে অস্পষ্ট অথবা সুস্পষ্টই কিন্তু পরস্পর বিরোধী, এই তিন ক্ষেত্রে যে সমস্ত বিষয়ে কোরআন হাদিসে উল্লেখ নাই, এই সমস্ত ব্যাপার কোরআন হাদিসের আলোকে সুস্পষ্ট বিধান বের করে দেওয়ার দায়িত্ব, অথবা উল্লেখ আছে অস্পষ্ট তার সুস্পষ্ট ব্যাখ্যা দেওয়ার দায়িত্ব, অথবা পরস্পর বিরোধী তার সামঞ্জস্য বিধানের দায়িত্ব, কোরআন শরীফের সূরা নিসার 59 নম্বর আয়াতে আল্লাহ মুস্তাহিদ ইমামগণের হাতে ব্যস্ত করেছেন। তিনটা ব্যবহারে বিধানের, ইসলামের বিধানের ব্যাখ্যা দেওয়ার দায়িত্ব আল্লাহ কোরআনের আয়াতেই মুস্তাহিদ ইমামগণের হাতে অর্পণ করেছেন। তিন ক্ষেত্রে, প্রথম নম্বর, যে বিষয় কোরআন, যে বিষয়ের সমাধান কোরআনে হাদিসে না পাও, যেমন নামাজের মধ্যে মেয়ে লোকের চেহারা খোলা রাখা জায়েজ আছে, হাতের পাঞ্জাও খোলা রাখা জায়েজ আছে, পায়ের ফাতা খোলা রাখা জায়েজ আছে কিনা, এই প্রশ্নের জবাব কোরআনও নাই হাদিসও নাই। ভালোরকম বুঝুন, নামাজের মধ্যে মেয়ে লোকের চেহারা খোলা রাখা জায়েজ আছে, হাতের পাঞ্জা পর্যন্ত খোলা রাখা জায়েজ আছে, যা কোরআন হাদিসে উল্লেখ আছে, পায়ের ফাতা মেয়ে লোকেরা নামাজে খোলা রাখা জায়েজ হবে কিনা, এই প্রশ্নের জবাব কোরআনেও নাই হাদিসেও নাই। তাহলে সমাধান লাগবে না? বলেন, যে বিষয়ের কোন সমাধান কোরআন হাদিসে পাওয়া যায় না, সেই বিষয়ের সমাধান কোরআন হাদিসের আলোকে বের করে দেওয়ার জন্য আল্লাহ পবিত্র কোরআনে কার হাতে ন্যস্ত করেছেন? ইমামগণের হাতে ন্যস্ত করেছেন। সারা দুনিয়ার সমস্ত মুস্তাহিদ ইমামগণের মধ্যে সর্বশ্রেষ্ঠ মুস্তাহিদ ইমাম হলেন ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি, আর তারপরে ইমাম শাফিঈ রহমতুল্লাহ আলাইহি, ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি, ইমাম আহমদ বিন হাম্বল রহমতুল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন উলুল আমর বলতে ওই সমস্ত মুস্তাহিদ ইমামগণকে বলেছেন, তারা কোরআন হাদিসের আলোকে যে বিশ্লেষণ বের করে দেবেন, যে বিষয় কোরআনে পাও না হাদিসে পাও না, কোরআন হাদিসের আলোকে যে বিশ্লেষণ বের করে দেবেন ওইটা পালন করো। এর মানে হইল আল্লাহ বলেন উলুল আমরের আনুগত্য করো। এই সমস্ত মুস্তাহিদ ইমামগণ বের করছেন কোরআন হাদিসের আলোকে, চেহারা কোলা রাখা যে দরকারে নমাজে জায়েজ আছে, হাতের পাঞ্জা কোলা রাখা যে দরকারে নমাজে জায়েজ আছে, সেই দরকার পায়ের পাতার বেলায় বিদ্যমান, সুতরাং পায়ের পাতাও মেয়ে লোকের নমাজে খোলা রাখা জায়েজ আছে। বলেন কোরআনে পাইয়া মানি, হাদিসে পাইয়া মানি, না মুস্তাহিদ ইমামগণের বিশ্লেষণের মাধ্যমে মানি? এখন যদি তুমি কোন মুস্তাহিদ ইমামই মানো না, তাহলে মেয়ে লোকে পায়ের পাতা নমাজে খোলা রাখা জায়েজ হবে কিনা তুমি মন পর্যন্ত সমাধান পাবে না। কথা বলে আসছে কিনা? মরণ পর্যন্ত সমাধান পাবে না। যাই হোক, ওই দিকে যাও আমার উদ্দেশ্য নয়। আমি বলতে চাচ্ছিলাম জনগণের কাছে সরকারের পাওনা কতটা, একটা পাওনাটা কি আনুগত্য। কোন আয়াতে আল্লাহ বলেছেন উলিল আমরি মিনকুম আয়াতে বলেছেন, হে ইমানদারগণ তোমরা আল্লাহর আনুগত্য করো, রাসুলের আনুগত্য করো, উলুল আমরের আনুগত্য করো। উলুল আমরের দুই ব্যাখ্যা, এক ব্যাখ্যা হলো মুস্তাহিদ ইমামগণ, আর এক ব্যাখ্যা হলো দেশের সরকার। যদি অমুসলিম হয়, তোমরা যদি মুসলমান হও, এই সরকারের যে হুকুম পালন করতে তোমাদের ঈমান নষ্ট হয় না, যে হুকুম পালন করতে তোমাদের আমল নষ্ট হয় না, ওই হুকুম যদি তোমাদের সমাজের উন্নতির জন্য হয়, তোমাদের মঙ্গলের জন্য হয়, এই অমুসলিম সরকারের হুকুম পালন করা মুসলমান নাগরিকের উপর ফরজ। কেন? সরকারের আনুগত্য করা জনগণের, যে জনগণের কাছে সরকারের পাওনা। কথা বুঝে আসলো কিনা দেখেন? তাহলে আপনারা কেউ যদি সরকারি লোক হয়ে থাকেন, তাহলে জনগণের কি ভাবনা আছে, জনগণের কাছে আপনারা কি ভাবনা আছে এটা বুঝলেন। আর যদি জনগণ হইয়া থাকেন, তাহলে সরকারের কাছে কি ভাবনা আছে? সরকারের কাছে জনগণের পাওনা আছে ছয়টা। এবার বলুন, কোন দেশের জনগণ যদি সরকারের আনুগত্য করে না, সেই দেশে শান্তি হবে না অশান্তি? অশান্তি। সুতরাং পাওনাদারের পাওনা আদায় না করার মধ্যে দুনিয়া আখেরাতের শান্তি, না পাওনা আদায় করার মধ্যে? পাওনা আদায় করার মধ্যে। আর সরকারও যদি জনগণের পাওনা আদায় করে তবু অশান্তি হবে। সরকারের কাছে জনগণের পাওনা সর্বমোট ছয়টা। কতটা? ছয়টা। এক নম্বর, দেশের সমস্ত জনগণকে কিদা নিবারণ উপযোগী, স্বাস্থ্য রক্ষার উপযোগী খাদ্য বিতরণের ব্যবস্থা করতে হবে। কোন লোকের ব্যবসা আছে আয় উন্নতি আছে, কোন লোকের ব্যবসা নাই আয় উন্নতি নাই, কোন লোকের গৃহস্থি আছে ফসল ফলে, কোন লোকের গৃহস্থি নাই ফসল নাই। যারা গৃহস্থি করে ব্যবসা করে এরা খাবে, যাদের গৃহস্থি নাই ব্যবসা নাই এরা না খেয়ে মরবে, এটা হতে পারে না। এই জন্য তোমাকে সরকার বানানো হয়েছে না, তোমাকে সরকার বানানো হয়েছে এই জন্যই, যারা আমদানি করতে পারে তারা তো আমদানির থেকে খাবে, যারা আমদানি করতে পারে না এদের খাদ্য বিতরণের ব্যবস্থা তোমাকে করতে হবে, যে সরকারের কাছে জনগণের এক নম্বর পাও। এই জন্য হাদিস শরীফে হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কোন লোক যদি সন্তান এবং সম্পদ রেখে মারা যায়, তাহলে তার সম্পদ তার সন্তানের। ভালো রকম বুঝেন, আল্লাহ রাসূল হাদিস শরীফে বলেন, কোন লোক যদি সন্তান এবং সম্পদ রেখে মারা যায়, তাহলে তার রেখে যাওয়া সম্পদ তার সন্তানের। কিন্তু কোন লোক যদি সন্তান রেখে মারা যায়, সম্পদ না রেখে শুধু সন্তান রেখে মারা যায়, তাহলে ওই লোকের সন্তানকে খাদ্য বিতরণের দায়িত্ব আমি রসুলের সরকারে। আল্লাহ রসুল বলে, যে লোক মারা গেল সম্পত্তি তুইয়া সন্তানাদি তুইয়া, তার সম্পত্তি তার সন্তানাদি ভোগ করবে। যে ব্যক্তি সম্পত্তি তুইয়া মারা গেল না, কিন্তু সন্তানাদি তুইয়া মারা গেল, আল্লাহ রসুল বলেন তার এই সন্তানাদিদের খাদ্য বিতরণের ব্যবস্থা করা, তার বসবাসের ব্যবস্থা করা আমি রসুলের সরকারের দায়িত্ব। সুতরাং সরকারের কাছে জনগণের এক নম্বর দায়িত্ব হইল খাদ্য বিতরণের ব্যবস্থা, সমস্ত নাগরিকদের মধ্যে সুষ্ঠুভাবে খাদ্য বণ্টনের ব্যবস্থা। কথা বুঝে আসছে কিনা? হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু আনহু খলিফাতুল মুসলিমিন সাব্যস্ত হইলেন, নির্বাচিত হইলেন। দেশের সমস্ত জনগণ খাদ্য ঠিক মতো পাচ্ছে কিনা, রাত্রে ছদ্মবেশে ঘোরাফেরা করে যাচাই বাছাই করতেন, তদন্ত করতেন। গভীর রাত্রে ছদ্মবেশে ঘরের ভিতরে গিয়ে শুনতেছেন একটা মেয়ে লোক তার কতগুলি ছোট ছোট বাচ্চা খাদ্যের জন্য কাঁদতেছে। হযরত উমর ডাক দিলেন, কে আছো ঘরে? দরজা খুললো মেয়ে লোক, দেখলেন মেয়ে লোকটা চুলার মধ্যে শুধু পানি, একটা ব্যাগের মধ্যে সাদা পানি দিয়া চুলার মধ্যে বসাইয়া আগুন দিয়া জাল দিতেছে। জিজ্ঞাসা করলেন, তুমি কি কি ব্যাপার? তোমার বাচ্চারা খাওয়ার জন্য কানতেছে, খাওয়া দিয়ে খাদ্য দিতে জন্য সাদা ভাটি জাল দিতেছ, সন্তানদের সাথে দুকাবাদি করতেছ কোন? মেয়ে লোকটা বলে, খলিফা উমর চিনতে পারে নাই, মেয়ে লোকটা অতীত মুসাফির মনে করেছিল। মেয়ে লোকটা বলে, হে মুসাফির, তোমার মতো মুসাফির যদি এই দেশের খলিফা হইত, আজকে আমার এতিম বাচ্চারা না খাইয়া খাদ্যের জন্য কাঁদতে হইত না। যে খলিফা উমরের নামে সারা দুনিয়া কাঁপে, এই খলিফা এই উমর যোগ্য নয় এই দেশের খলিফা হওয়ার, তোমার মতো মুসাফির খলিফা হওয়ার দরকার ছিল। উমর বললেন, সেই বিচার পরে হবে, আগে বলো ঘটনা কি। তখন মেয়ে লোকটা বলে, আমার একমাত্র স্বামী ছিল এই পরিবারে উপার্জনের যোগ্য, আর কেউ ছিল না। আমার স্বামী এই অল্প দিন হইল মারা গেল, এই পরিবারে উপার্জন করার মতো কেউ নাই। আমি বিধবা হইলাম, আমার বাচ্চারা এটিম হইল, উমর খলিফা হইল, খবর নিল না আমি খাইয়া আসি না না খাইয়া আসি, আমার বাচ্চারা খাইয়া ঘুমাইল না না খাইয়া ঘুমাইল, উমর খবর নিল না, এই উমর যোগ্য না এই দেশের খলিফা হওয়ার, তোমার মতো মুসাফির এই দেশের খলিফা হওয়ার যোগ্য। সাথে সাথে খলিফা উমর এই বিধবার বাড়ির থেকে সরকারি খাদ্য গুদামে ঢুকলেন, গুলামকে বললেন, আটার বস্তা আমার ঘাড়ে উঠায় দাও। খলিফা উমরের গুলাম বলে, আমার মতো গুলাম আপনার সাথে থাকা অবস্থায় আটার বস্তা খলিফাতুল মুসলিমিনের ঘাড়ে উঠায় দেবো কেন? খলিফা উমর গুলামকে বলেন, এই গুলাম, কাল হাসরের মাঠে যদি আল্লাহ প্রশ্ন করেন, খলিফা উমরের দেশে একটা বিধবা নারী তার এতিম বাচ্চাকে নিয়ে না খাইয়া ঘুমাইছিল কেন? জবাব তুমি দেবে না, আমাকে দিতে হবে। গুলাম বলে, না হুজুর, এটা তো জবাব আপনাকেই দিতে হবে। উমর বলেন, তাহলে বুঝা গেল দায়িত্বটা আমার, আমার দায়িত্ব আমাকেই পালন করতে দাও, আমার দায়িত্ব তোমাকে পালন করতে দেবো না। বাধ্য হইয়া খলিফা উমরের সাথে তর্কে হেরে গেল গুলাম, তর্কে হেরে গিয়ে বাধ্য হইয়া গুলাম আটার বস্তা খলিফা উমরের ঘাড়ে উঠাইয়া দিল, আর খলিফা উমর আটার বস্তা কাঁধে নিয়ে চলছেন, আর গুলাম খালি হাতে তার সাথে সাথে চলেছে। সেখানে গিয়া এতিম বাচ্চাদেরকে জাগাইলেন, আটার বস্তা থেকে আটা খুলাইলেন, রুটি বানাইলেন, রুটি শেখাইলেন, এই বিধবা নারীর এতিম বাচ্চাদেরকে খাওয়াইলেন, খাওয়াইয়া ফিরার পথে বললেন, আগামীকাল অফিস টাইমে তুমি খলিফা উমরের দরবারে যাবে, দেখা যাবে সেখান থেকে তোমার মতো বিধবা নারীর এবং এতিম বাচ্চাদের খাদ্য বিতরণের ব্যবস্থা করা যায় কিনা। পরের দিন ওই বিধবা নারী খলিফা উমরের দরবারে গিয়া দেখে, গত রাত্রে যে মুসাফিরের কাছে খলিফা উমরের বদনাম করেছিল সেই মুসাফিরটাই খলিফা উমর খাদ্যমন্ত্রীকে বললেন, এই বিধবা নারী এবং তার এতিম বাচ্চাদের জন্য সরকারি রেশন মঞ্জুর করে দাও, বিনামূল্যে রিলিফ, বিনামূল্যে তার ভাতা মঞ্জুর করে দাও। যে পরিমাণ খাদ্য দিলে ওই বিধবা নারী না খাইয়া ঘুমাইতে না হয়, যে পরিমাণ খাদ্য দিলে তার এতিম বাচ্চাদের না খাইয়া ঘুমাইতে হয়। এই সমস্ত ভুরি ভুরি ঘটনা ইসলামের দলিল, এই কথা সত্য গ্রহণ করে যে সরকারের কাছে জনগণের সর্বপ্রথম প্রাপ্য হইল খাদ্য বিতরণ। দুই নম্বর পোশাক, দুই নম্বর পোশাক, কোন একটা পাবলিকের যদি তার প্রয়োজনীয় পোশাক কেনার মতো সামর্থ্য না থাকে, তাহলে তাকে পোশাক বিতরণের ব্যবস্থা করা সরকারের দায়িত্ব, যে সরকারের কাছে জনগণের কর্তব্য। একবার খলিফা উমর সমস্ত জনগণকে একটি করে চাদর বিতরণ করলেন, সরকারি চাদর। এমত অবস্থায় খলিফা উমর শুক্রবারে জুমার খুতবা দেওয়ার জন্য, জুমার নামাজ পড়াবার জন্য মিম্বরে দাঁড়ালেন, দেখা গেল যে চাদর জনগণকে একটি করে দিয়েছেন এই চাদর খলিফা উমরের গায়ে দুইটা, জনগণকে দিয়েছেন একটা করে আর খলিফার গায়ে দুইটা। এক মুসল্লি দাঁড়ায় বলে, খলিফা উমর, আপনাকে আজকে খুতবা পড়তে দেওয়া হবে না যতক্ষণ পর্যন্ত প্রশ্নের জবাব না দিবেন, আমাদেরকে একটা করে চাদর বিতরণ করেছেন, আপনি দুইটা পেলেন কোথায়? খুতবা পড়তে দেওয়া হবে না, আপনার পিছিয়ে আমরা জুমার নামাজ আদায় করবো না, আপনাকে ইমাম মানবো না, আপনাকে খলিফা মানবো না, যতক্ষণ পর্যন্ত জবাব দিতে না পারবেন, আমাদেরকে একটি করে চাদর দিলেন, আপনি দুইটা চাদর পাইলেন কোথায়? খলিফা উমর বলেন, তোমার প্রশ্নের জন্য ধন্যবাদ, তোমার মতো জনগণ যেই দেশে থাকবে, এই দেশের সরকার মরবে কি খাইয়া আর পাবলিক মরবে না খাইয়া, হতে পারে না। তোমার মতো জনগণ যেই দেশে থাকবে, এই দেশের সরকার না খাইয়া মরবে আর সরকারের দল কি খাইয়া মরবে, এটা হইতে পারে না। তোমার প্রশ্নের জন্য ধন্যবাদ, তবে প্রশ্নের জবাবটা আমি দেব না, আমার ছেলে আবদুল্লাহ দেবে। তোমার ছেলের নাম ছিল আবদুল্লাহ। দায়িত্ব যখন আবদুল্লাহর কাছে আসলো, আবদুল্লাহ দাঁড়াইয়া বললেন, আমার বাবা যেমন ভাবে তোমাদেরকে একটি করে চাদর দিয়েছেন, তেমনি ভাবে তিনিও একটি চাদর গ্রহণ করেছেন, কিন্তু আমার বাবা যে চাদরটা গ্রহণ করেছেন সেটা পরলে গায়ে দেওয়ার মতো কিছু থাকে না, এমত অবস্থায় তোমাদের ইমামতি করাবেন কিভাবে? এই জন্য আমার ভাগে যে চাদরটা পড়েছিল সেটা আমার বাবাকে দান করে। এই ঘটনার দ্বারা আমরা কি পাইলাম? সরকারের কাছে জনগণের দুই নম্বর বাক্য কি? পোশাক বিতরণ, সমস্ত জনগণকে প্রয়োজনীয় পোশাক বিতরণ করা, যে সরকারের কাছে জনগণের পক্ষ, দিলেই দেশে শান্তি হবে, না দিলেই দেশে অশান্তি হবে। তিন নম্বর, মানুষ গড়ার শিক্ষা ব্যবস্থা, যে শিক্ষার দ্বারা মানুষের সন্তান মানুষ হতে পারে এমন শিক্ষা সারা দেশে চালু করার ব্যবস্থা করা, যে সরকারের দায়িত্ব এবং জনগণের দায়িত্ব। মানুষ গড়ার শিক্ষা সারা দেশে শিক্ষাদানের ব্যবস্থা করা সরকারের দায়িত্ব, জনগণের ভাবনা। কত নম্বর গেল? ৬ নম্বর, দেশের যে কোনো নাগরিক অসুস্থ হইলে তার সুচিকিৎসার ব্যবস্থা করা, এটা জনগণের পাওনা সরকারের কাছে। কত নম্বর গেল? সুচিকিৎসা, সমস্ত জনগণের সুচিকিৎসার ব্যবস্থা করা, এটা সরকারের কাছে জনগণের দায়িত্ব। ৫ নম্বর, বাড়িঘরের ব্যবস্থা করা, একটা একটা নাগরিকের যদি বসবাসের উপযোগী বাড়িঘর থাকে না, তার বাড়িঘরের ব্যবস্থা করে দেওয়া সরকারের দায়িত্ব, সরকারের কাছে জনগণের পাওনা, বাড়িঘরের ব্যবস্থা করে দেওয়া। কত নম্বর গেল? ৬ নম্বর, দেশের বাইরের শত্রু যেন দেশের উপর হামলা করে জনগণকে কষ্ট দিতে না পারে, জনগণের কোন অধিকার নষ্ট করতে না পারে, এই জন্য দেশের চতুর্দিক থেকে প্রতিরক্ষা বাহিনী মোতায়েন করে দেশকে শত্রুর হামলা থেকে নিরাপদ রাখা, এবং জনগণের মধ্যে পরস্পরের উপর যদি কোন দুরূপ অত্যাচার করে তাহলে আদালত কায়েম করার মাধ্যমে এই দুরূপ অত্যাচারের সুবিচারের ব্যবস্থা করা, দেশ রক্ষা এবং আদালত প্রতিষ্ঠার মাধ্যমে সুবিচার প্রতিষ্ঠা করা, এটা সরকারের কাছে জনগণের পাওনা। কয়টা হইল? এই ৬ পাওনা যে দেশের সরকারে জনগণকে দেবে, এই দেশের জনগণ সরকারের বিরুদ্ধে আন্দোলন করবে, মুদের দাবি মানতে হবে, নইলে গদি ছাড়তে হবে। করবে আন্দোলন? কেন করবে না? কারণ সরকার জনগণের পাওনা দিচ্ছে, তোমাদের দাবি কি? সব দাবি পূরণ করে দিলাম, মুদের দাবি মানতে হবে, নইলে গদি ছাড়তে হবে। এই মিছিল নিয়ে রাজপথে বেরোয়ার কোনো দরকার হবে না, সরকার যদি জনগণের পাওনা আদায় করে। আমি আপনাদেরকে যে কথাটুকু বলতে চাচ্ছিলাম সেটা হইল, আল্লাহ পাক রব্বুল আলামিন তিলাওয়াতিত আয়াতে তিনটা কাজের আদেশ করেছেন, তিনটা কাজ নিষেধ করেছেন। এই তিনটা আদেশ আর তিনটা নিষেধ, ছয়টা আদেশ নিষেধের ভিতরে ইসলাম ধর্মের যাবতীয় বিধিবিধান ঢুকে দিয়েছে। এর মধ্যে যে তিন কাজের আদেশ করেছেন, এর মধ্যে প্রথম কাজটা হইল ফাওনাদারের ফাওনা দাও। এখন ফাওনাদারের ফাওনা বলতে কি বোঝায়, এর যৎকিঞ্চিত ব্যাখ্যা আপনাদের সামনে পেশ করা হইল। এবার বুঝে থাকতে বলুন, তিনের ভিতরে সব আছে, তিনের ভিতরে সব আছে। এই জন্য মুফাসসিরিন কেরাম আয়াতের তাফসিরে লিখেছেন, আল্লাহ যদি ৩০ পারা কোরআনের ৬৬৬৬ আয়াত নাযিল না করে, এই একটি মাত্র আয়াত নাযিল করতেন, তবুও মুসলমানেরা ইসলামের যাবতীয় বিধিবিধান এই একটি মাত্র আয়াতের তাফসির থেকে পাইত। এই একটা আয়াতের মধ্যে যে ৬টা আদেশ নিষেধাল্লাহ করেছেন, এর মধ্যে কোন নিষিদ্ধ বিধানের আলোচনা আজকে করা সম্ভব হইল না। যে তিন কাজের আদেশ করেছেন, এর মধ্যে পরবর্তী দুইটা আদেশের আলোচনা আজকে সম্ভব হইল না। শুধু ইনসাফের আদেশ করেছেন, ফাওনাদারের ফাওনা দাও এই কথার যে আদেশ করেছেন, এই আদেশটা সম্পর্কে যৎকিঞ্চিত আলোচনা হইল। এর দ্বারা আপনারা কি বুঝলেন, একটা আদেশের ভিতরে হাজার হাজার বিধান রয়েছে কিনা? এই বিধানগুলি যদি আমরা পালন করি, যতজনের পাওনা আমার কাছে আছে আমি আজকে বুঝতে পারলাম, সকলের পাওনা আদায় করে যদি জীবনযাপন করি, আখেরাতে শুধু শান্তি হবে না আগে দুনিয়াতে শান্তি হবে? আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদের আমাদের সবাইকে আল্লাহর বিধান পালনের মাধ্যমে শুধু আখেরাতে নয় আগে দুনিয়াতে তারপরে আখেরাতে শান্তির জীবন লাভ করার সৌভাগ্য দান করুন। সবাই বলুন আমিন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকিহি মুহাম্মাদি ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ইনশাআল্লাহ এখন দোয়া হবে, দোয়ার করে।